জীবনের চলার পথে ভুল করাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সেই ভুলই যখন চরম পর্যায়ে চলে যায় তখন সেটা ভুল নয়, হয়ে যায় অপরাধ। কখনো কখনো তা হয়ে যায় ক্ষমারও অযোগ্য, আর সেই অপরাধের নেপথ্যে থাকে কোনো না কোনো ক্রোধ, ক্ষোভ আর ঈর্ষা। আর এই ঈর্ষার প্ররোচনায় মানুষ কখনো কখনো নিজেরই অজান্তে হয়ে যায় ক্ষমার অযোগ্য অপরাধী। তবে কিভাবে অবসান ঘটবে সেই অপরাধের? ভালোবাসা আর ক্ষমা। হ্যাঁ, এই ক্ষমা আর ভালোবাসার প্রলেপই একমাত্র পারে সব অপরাধের অবসান ঘটাতে। এমনই এক রহস্যের চাদরে মোড়া টান টান উত্তেজনা ভরা কাহিনী শুনতে চান? তাহলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন লেখিকা মুস্কান ডালিয়ার কলমে ঝুমঝুমি। একটা সামান্য খেলনাকে ঘিরে ঘটতে থাকা ভৌতিক ঘটনার পেছনে কি রয়েছে জানতে হলে হেডফোন কানে দিয়ে হারিয়ে যান আমাদের আজকের গল্পে। গল্প পাঠে পিনাকি, গল্পের সূত্রধারের ভূমিকায় আমি শিউলি, অন্যান্য চরিত্রে রাজশ্রী, বুবাই, প্রাহি, শিউলি, সুমিত, তৃষা, অপরা, বিশ্বদীপ, পলাশ, অভিজিৎ, মৌমিতা। পরিবেশনায় এবং সম্পাদনায় রাকিব, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ঝুমঝুমি। খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল পোলাও ব্যাঙে, মাছ নিয়ে গেল ছিলে। সুর করে ছড়া বলার ধরুন আর এই অদ্ভুত ভয়ের হাসি শুনে রান্নাঘর থেকে প্রায় দৌড়ে এলো নিশা। এসেই একটা মোক্ষম ধমক লাগালো মেয়ে তুতুলকে। তুতুল, তুমি বাংলা ছড়া পড়ছো? কোথায় শিখলে তুমি এসব অদ্ভুত ছড়া? তাছাড়া এমন অদ্ভুত সুর দিয়ে দুলে দুলে? তুতুল আবার হেসে উঠল। ছোট্ট ছোট্ট সাদা দাঁতের ফাঁকে ঝিলিক দিয়ে উঠল সেই রহস্যময় হাসিটা। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল নিশার। ঠিক এই রকম হাসি তো দুবছর আগে একজন হাসত, কিন্তু সে তো এখন একটা অদ্ভুত ভয়ের ঠান্ডা স্রোত বয়ে গেল তার বুকের ভিতর দিয়ে। কি হচ্ছে এসব? গত পরশু আরশিদের বাড়ি থেকে আসার পর থেকেই এই রকম কাণ্ড ঘটছে। কাল রাতেও তুতুল একটু অদ্ভুত আচরণ করছিল। রাতে কিছুতেই দুধ খাবে না, সে নাকি দুধ খায় না, চা খায়। ভারী অদ্ভুত লেগেছিল নিশার। রাগে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল তুতুলের গালে। রণিত যদি না সামলাতো তাহলে আরও কয়েকটা থাপ্পড় পড়ত। কাল তো মিটল, কিন্তু আজ আবার সকালবেলায় শুরু হয়েছে অন্য একটা জিনিস। কিছুটা নাকি সুরে দুলে দুলে বাংলা ছড়া পড়ে যাচ্ছে তুতুল। কিন্তু ও কোথায় শিখলো এসব? ও তো নাম করা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, বাংলা তো শেখানো হয়নি। বাড়িতেও কেউ বাংলা ছড়া বলে না, তাহলে ও এসব শিখলো কোথা থেকে? দুশ্চিন্তাগ্রস্ত মুখে মেয়েকে এসব পড়তে বারণ করে আবার রান্নাঘরে চলে গেল নিশা। কাজের মাসি হাতে হাতে অনেকটাই কাজ এগিয়ে দিয়েছে, রান্নাটুকু বসালেই তার ছুটি। তারপর মেয়েকে নিয়ে স্কুলে যাবে সে, রণিত যাবে অফিসে। শাশুড়ি মারা গেছে প্রায় বছর তিনেক হয়ে গেল, মেয়ের বয়স এখন ছয় বছরে পড়েছে। এর মধ্যেই পড়াশোনায় ভীষণ ভালো নাম করেছে স্কুলে, কিন্তু ও আজ এরকম বলছে কেন ভেবে পেল না নিশা। রণিত বেরিয়ে যাবার পর মেয়েকে স্কুলের জন্য তৈরি করতে লাগলো, কিন্তু মেয়ে আজ একদম চুপচাপ, অন্য দিনের মতো বায়না ধরল না, চুপচাপ অনেকটা ভাত খেয়ে নিল। অবাক হলো নিশা, এতটা ভাত তো তুতুল খায় না। তাহলে এমনিতে মর্নিং ক্লাস, কিন্তু প্রচণ্ড শীতের জন্য এখন 10টা থেকে ক্লাস করানো হচ্ছে। স্কুলটা বলা যায় উচ্চবিত্তদের জন্যই। যাবার সময় আরও একটা অবাক কাণ্ড ঘটালো তুতুল, বলে উঠল, এই স্কুল আমি কখনো চোখেই দেখিনি, আজ দেখবো, টাটা। টাটা কথাটা কেমন যেন ব্যঙ্গার্থ শোনালো নিশার কানে, কিন্তু নিজেই নিজেকে বোঝালো সে, দূর, এসব কি যে ভাবছি, তুতুল একটা 6 বছরের বাচ্চা মেয়ে, অতটুকু একটা বাচ্চাকে নিয়ে এত ভাবারও কিছু নেই। মেয়ে স্কুলের ভিতর চলে যাওয়ার পর বাড়ি ফিরে এলো নিশা, কাজকর্ম শেষ করে গা এলিয়ে দিল বিছানায়। রনিতে রাস্তে সেই সন্ধে হয়ে যাবে, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার জন্য আবার একটা সময় বের হবে। আপাতত এই সময়টা নিশার নিজস্ব, কখনো পার্লারে কাটিয়ে আসে, কখনো মেয়ের বন্ধুর মায়েদের সঙ্গে আড্ডা দেয়, কখনো বা পছন্দের বইপত্র পড়ে বা গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। আজও একটু চোখটা লেগে এসেছিল, এমন সময় আরশির মা মোনালিসার ফোন। হ্যালো নিশা, কি করছো? আর বলবেন না, চোখটা একটু লেগে গিয়েছিল। আসলে আসলে বলছিলাম কি নিশা, এদিকে না একটা কি হয়েছে বলাটা ঠিক হবে কিনা জানি না, তবুও বলছি, পরশুদিন আরশির জন্মদিনে তুমি তুতুলকে নিয়ে এসেছিলে, ও আর আরশি দুজন মিলে একটা ঝুমঝুমি নিয়ে খেলছিল, ঝুমঝুমিটা সাধারণ প্লাস্টিকেরই, ওর মধ্যে কতগুলো কাঁকড় ভরা আছে, হয়তো নাড়িয়ে দিলেই একটা রিন রিনে শব্দ হবে মাত্র, আর কিছুই নয়, কিন্তু তা সত্ত্বেও ওটা কেন যে আরশির খুব প্রিয় আমি জানি না। আমার মেয়েটা খুব কান্নাকাটি করছে জানো, তুমি যদি প্লিজ ওটা তুতুলের থেকে ফেরত এনে দাও, মানে দেখো বলতে খুব খারাপ লাগছে আমার, কিন্তু সেটার জন্য আরশির কান্না কিছুতেই থামাতে পারছি না আমি। তাই নাকি, তুতুল ঝুমঝুমি নিয়ে চলে এসেছে, আমি জানি না তো, তুতুল তো এমনটা করবে না। আচ্ছা আমি দেখছি। ফোনটা কেটে রাগে বিছানার উপর আছড়ে ফেলল নিশা। তার মেয়েকে কিনা চুরির বদনাম, তাও আবার একটা সামান্য ঝুমঝুমির জন্য। আজ তুতুল ঘরে আসুক, তারপর মেয়েকে যা করবে ও নিজেও তা জানে না। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও কোনো ঝুমঝুমি পেল না নিশা। নির্ঘাত ও ব্যাগে করে নিয়ে গেছে খেলনাটা। দাঁড়াও আসুক একবার, ঘড়ির দিকে তাকালো নিশা। এবার স্কুলে যাওয়ার সময় হয়েছে। রাগে ফুঁসতে ফুঁসতে মেয়ের স্কুলের পথে বেরিয়ে পড়ল সে। শান্তিনিকেতনের মেলায় ঝুমঝুমিটা দেখে ভীষণ পছন্দ হয়েছিল 7 বছরের ছোট্ট আরশির। বলে কান্না শুরু করেছিল আরশি। মোনালিসা চেষ্টা করেছিল অনেক কিছু কিনে দেবার, কারণ ঝুমঝুমিটা তেমন কিছু নয়, খুবই সাধারণ মানের, সামান্য একটা প্লাস্টিকের আবরণ আর তার ভিতরে ঝুনঝুন করে কিছু বাজছে, এটুকুই যা। তাছাড়া এটা বিক্রি করতে চাইছিলেন না বৃদ্ধ খেলনা বিক্রেতা। মেয়ের কান্নায় বাধ্য হয়ে মোনালিসা অনুরোধ করলো ওটা বিক্রির জন্য, কিন্তু বৃদ্ধ কিছুতেই দিতে চাইলেন না। সজল চোখে তিনি বললেন, এটা আমার নাতনি রুমুর ছিল, সে আজ নেই, তাই খুব যত্ন করে ওর প্রিয় খেলনাটা নিজের কাছে রেখে দিয়েছি মা, এটা বিক্রির জন্য নয়, আপনি বরং মেয়ের জন্য ও অন্য কোনো খেলনা পছন্দ করে নিন। কিন্তু আরশির যে কিছুই পছন্দ হয় না, শেষমেশ ওর কান্নায় ঝুমঝুমিটা উপহার হিসেবেই দিয়েছিলেন বৃদ্ধ খেলনা বিক্রেতা। ঝুমঝুমিটা ঝুমঝুম করে বাজাতে বাজাতে মনের আনন্দে হোটেলে ফিরে এসেছিল সেই 6 বছরের আরশি। বীরভূমের বোলপুর শান্তিনিকেতনের মেলায় মোনালিসা আর শুভদীপ গিয়েছিল একমাত্র মেয়ে আরশিকে নিয়ে। আরশি খুবই শান্ত, আর 5টা বাচ্চার মতো নয়, বরং সে ছবি আঁকতে ভালোবাসে, আকাশ দেখতে ভালোবাসে, শুধু খাওয়ার সময়টা ছাড়া আর কোনো জেদ নেই তার। ঝুমঝুমিটা হাতে পেয়ে আরশি ভীষণ খুশি। বৃদ্ধ খেলনা বিক্রেতাকে ধন্যবাদ জানিয়ে সে বলল, দাদু ভাই, ও দাদু ভাই, তুমি কিন্তু আমাদের বাড়ি যাবে, আমরা কলকাতায় থাকি। কলকাতা শুনেই কেমন যেন কষ্টের প্রলেপ ছেয়ে গেল বৃদ্ধের মুখে, কিন্তু কিছুই বললেন না। আরশির মিষ্টি দাদু ডাক শুনে খুশি হয়ে বললেন, দিদি ভাই, আমি তো কলকাতায় যেতে পারি না, কত বড় শহর, তুমি বরং আমার বাড়ি এসো, আমার বাড়ি ও ওই যে ওইখানটায়, এখান থেকে বেশি দূরে নয়, ওই যে দূরে লাল বাড়িটা দেখছো তুমি, ওখানে একটা ছোট্ট পাড়া আছে, সেই পাড়াতেই আমি থাকি। কিন্তু তুমি তো আজকেই কলকাতা ফিরে যাবে বলছো, তুমি যদি আর কখনো আসো আমার বাড়িতে যেও কেমন, তোমাকে আমি অনেক খেলনা দেব। একগাল হাসি দিয়ে মহানন্দে ঝুমঝুমি নিয়ে বাড়ি ফিরে চলে এসেছিল আরশি। আসার পরই ঘটতে লাগলো কিছু অবাক করা ঘটনা। খাবার সময় আরশি এখন একা একাই খেয়ে নিতে পারে, মেয়ের বদল দেখে একটু অবাকই হয়েছিল মোনালিসা। শুধু তাই নয়, আজকাল সে নিজে নিজেই গুছিয়ে রাখছে নিজের বই খাতা, জামা কাপড় সব কিছু। সব থেকে অবাক কাণ্ড হলো সেদিন, যেদিন রান্না করতে করতে একটা ফোন ধরতে গিয়েছিল মোনালিসা। চিকেন রান্না হয়ে গেছে, অথচ গ্যাসের নব অফ করতে ভুলে গিয়েছিল। গুটি গুটি পায়ে 6 বছরের আরশি এসে কেমন গ্যাসের নব ঘুরিয়ে বন্ধ করে দিল, তা দেখে ভারী আশ্চর্য হলো মোনালিসা। হঠাৎ মেয়ের এমন পরিবর্তন কেন, কারণ কি? এখন আর আরশির দিকে তেমন নজর দিতে হচ্ছে না মোনালিসাকে, কেমন নিজে নিজেই নিজের সব কিছু করে নেয়। রাতে ঘুমানোর সময় ঝুমঝুমিটা হাতে নিয়ে ঘুমিয়ে পড়ে। শুভকে কিছু বলে লাভ নেই, ও হেসে উড়িয়ে দেয়, বলে, মেয়েরা জন্মগতই কাজের হয়, তাছাড়া আমার মেয়ে কিনা বুদ্ধিমতী, বিচক্ষণ আর পরিশ্রমী, বুঝলে? শুভ হেসে উড়িয়ে দিলেও মোনালিসার মায়ের মন কিন্তু সায় দিচ্ছে না, ধন্ধে পড়ে আছে সে। কেন যে এমন হলো হঠাৎ করে বুঝতে পারছে না মোনালিসা। তবে আরশির সাথে ভালো ছাড়া খারাপ তো কিছুই হচ্ছে না, এটা ভেবেই মনকে শান্ত করল সে। স্কুল থেকে ফেরার সময় হাজার খুঁজেও খেলনা ঝুমঝুমিটার কোনো হদিশ পাওয়া যায়নি। তুতুলকে জিজ্ঞেস করেও কোনো সদুত্তর পাওয়া গেল না। ভাবনায় পড়ল নিশা, তবে কি তুতুল অন্য কোথাও লুকিয়ে রেখেছে খেলনাটা? কিন্তু তা কি করে হয়, উঁচু জায়গায় তো ও নিজে রাখতে পারবে না, নাগালের মধ্যে খেলনাটা কোথাও নেই। আরশি আর মোনালিসা মিলে খুঁজে দেখেছে, খেলনাটা তুতুলের কাছে নেই। তাহলে অবাক ঘটনা ঘটল রাতের খাবার টেবিলে। দুধ কনফ্লেক্সের বদলে ভাত আর ঝালঝাল সাদা আলুর তরকারি খাবে বলে বায়না ধরল তুতুল। ভারী অবাক হয়ে যাচ্ছে নিশা, এসব কি হচ্ছে? যে তুতুল ভাত দেখলেই মুখ ফিরিয়ে নিত সে কিনা? রনিক তখন সামলে নিয়েছিল সবটুকু, অনেক বুঝিয়ে দুধ কনফ্লেক্স খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল মেয়েকে। সে রাতে কিন্তু আর ভালো ঘুম হয়নি নিশার, বারবার তাকিয়ে দেখছিল ঘুমন্ত মেয়ের দিকে। কি হচ্ছে এসব? রনি তোকে সান্ত্বনা দিয়ে বলেছিল, সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করো না। কিন্তু ঠিক হবার বদলে উল্টে আরো দুশ্চিন্তার সম্মুখীন হতে হচ্ছিল নিশাকে। আজকাল ওর বেস্ট ফ্রেন্ড আরশির সাথে খেলতেই চায় না তুতুল, সারাক্ষণ একা একা থাকে। ওদিকে আরশিও তার খেলনা খুঁজে না পেয়ে মন মরা হয়ে থাকে। ওর বদ্ধমূল ধারণা ওটা তুতুলের কাছেই আছে, কিন্তু কোনোভাবেই সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না তুতুল বা ওদের বাড়ি থেকে। দুপুরে একটু তন্দ্রা মতো এসেছিল নিশার, হঠাৎ করেই কানের পাশে বেজে উঠল ওর সেলফোনটা। একটু বিরক্তি নিয়েই চোখ খুলল সে। এ কি, মেয়ের স্কুলের প্রিন্সিপাল কল করছেন কেন? এ মা, আমি তোকে স্কুলের থেকে আনতে যেতেই ভুলে গেছি একদম। তাড়াতাড়ি রিসিভ করে নিশা, তারপর যা শুনে তাতে ভীষণ ভয় পেয়ে যায়। তুতুল পড়ে গেছে, চোট পেয়েছে মাথায়, নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে স্কুল থেকে। এক নিঃশ্বাসে রনিতকে ফোন করে জানায় নিশা, তারপর একটা ট্যাক্সি নিয়ে ছুটে চলে আসে নার্সিংহোমের দিকে। সাদা ধপধপে চাদরের উপর শুয়ে আছে তুতুল, তার ছোট্ট মুখখানা শুকিয়ে গেছে একেবারে, কপালে সাদা ব্যান্ডেজ, বন্ধ চোখের কোণে শুকিয়ে যাওয়া জলের দাগ। ঘুমিয়ে আছে তুতুল, দরজা খুলে উদ্ভ্রান্তের মতো ছুটে যায় নিশা। নার্সদের বারণ অগ্রাহ্য করে তুতুলকে ধরে কাঁদতে থাকে। তুতুল, সোনা মা আমার, কি হয়েছে তোর? এই তো আমি এসে গেছি, প্লিজ চোখ খোল সোনা, প্লিজ চোখ খোল। না, তুতুল চোখ খুলে দেখে না, অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে ছোট্ট তুতুল। কাঁদতে কাঁদতে মেয়ের বিছানাটার উপরে মাথা রাখে নিশা। নার্সরা অনেক বারণ করে নিশাকে, নার্সিংহোমে অনেক পেশেন্ট, প্রত্যেকেই অসুস্থ, এখানে চিৎকার চেঁচামেচি কিছুতেই করা যাবে না। নিশা জোর করে কেবিনে থাকতে চেয়েছে, তুতুলও অনেক ছোট তাই কর্তৃপক্ষ সম্মতি দিয়েছে, কিন্তু কোনো কিছু ভুল করলে নিশাকে এখান থেকে সরিয়ে কোনো নার্সকে রাখা হবে তুতুলের দেখাশোনার জন্য। নিশা সজল চোখে মাথা নেড়ে সম্মতি জানায়। সে বলে, না না, আমি কিছু করব না, হ্যাঁ আমি চুপচাপ কেবিনের এক পাশে বসে থাকব। রনিত অনেক বুঝিয়ে বলে নিশাকে, বেসরকারি নার্সিংহোমের সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন, কেবিনটাও বড় সুন্দর, বিছানা সাদা ধপধপে, তীব্র ওষুধের গন্ধের বদলে মৃদু একটা সুবাস। দুধ সাদা বিছানায় জ্ঞানহীন ছোট্ট মেয়েকে এভাবে শুয়ে থাকতে দেখে মাথা গুঁজে নীরবে কাঁদছিল নিশা। হঠাৎ করেই তার কপালের কাছে কিছু চটচটে বস্তু অনুভব করে সে। চোখ না খুলেই কপালে হাত দিয়ে দেখে, কিছু আঠালো তরলের মতো। কি জিনিস দেখার জন্য মাথা তুলে তাকিয়েই ভীষণ চমকে ওঠে সে। সারা বিছানা ভর্তি লাল টকটকে কাঁচা রক্ত, রক্তে ভরে গেছে সারা বিছানা। এত রক্ত কোথা থেকে এলো? তুতুলের মাথার দিকে তাকিয়ে দেখে ব্যান্ডেজ ভেদ করে সেখান থেকেই গড়িয়ে পড়ছে অবিরাম রক্ত, এবং সেটা এখন শুধু বিছানায় নেই, বরং সারা বিছানায় ভেসে গিয়ে বেডের নিচে পড়তে শুরু করেছে ফোঁটায় ফোঁটায়। মেয়ের এই অবস্থা দেখে ভয়ে দিশাহারা হয়ে চিৎকার করে ওঠে নিশা। ওর চিৎকারে ছুটে আসে দুজন নার্স এবং ডক্টর। এসেই একজন নার্স প্রশ্ন করে, কি হয়েছে, এভাবে চিৎকার করছেন কেন? আপনাকে তো আগেই বলা হয়েছিল যে আপনি এখানে থাকতে পারবেন না, আপনি এক প্রকার জোর করেই আছেন এখানে, কিন্তু এভাবে পেশেন্টকে ডিস্টার্ব করলে আপনাকে এখান থেকে বার করতে বাধ্য হব। আমি দেখতে পাচ্ছি না আর, এত রক্ত আমি কেমন করে সহ্য করব বলতে পারেন? আমার মেয়ে যে পুরো রক্ত শূন্য হয়ে গেল ডক্টর। কি বলছেনটা কি আপনি? কিছুই যে বুঝতে পারছি না। বুঝতে পাচ্ছেন না? হ্যাঁ, দেখছেন না আমি কি বলছি? সেটাই তো জিজ্ঞেস করছি, আপনি কোথায় রক্ত দেখেছেন? কিসের রক্ত? আপনারা কি চোখে দেখতে পাচ্ছেন না নাকি? সারা বিছানার রক্তে ভেসে যাচ্ছে, আমার মেয়ের কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ে বেডের নিচে চলে এসেছে, আর আপনারা দেখেও জিজ্ঞাসা করছেন? নিচের দিক থেকে চোখ তুলে আবার বেডের দিকে তাকিয়ে এবার থমকে যায় নিশা। এ কি, এখানে যে কিছুই নেই, বিছানা সেই আগের মতোই সাদা ধপধপে, কপালে মাথায় সাদা ব্যান্ডেজে বাঁধা ঘুমন্ত ছোট্ট তুতুল ছাড়া সেখানে আর কেউ নেই। ডক্টর সহ নার্স দুজন বিরক্ত মুখে বেরিয়ে যাওয়ার আগে বলে, ম্যাডাম ম্যাডাম ম্যাডাম শুনুন, দয়া করে আর কোনো সিন ক্রিয়েট করবেন না আপনি এখানে, প্লিজ, কারণ এটা একটা নার্সিং হোম, এটা আপনার বাড়ি নয়। হতে পারে পেশেন্ট আপনার বাচ্চা, কিন্তু সে রয়েছে এই নার্সিং হোমের তত্ত্বাবধানে, তাই ওর উপর আমাদের লক্ষ্য রাখা জরুরি। নেক্সট টাইম কিছু গন্ডগোল হলে আপনাকে এখান থেকে চলে যেতে বাধ্য হতে হবে। কিন্তু কিছু না বলে চুপচাপ বসে পড়ে নিশা। বদমেজাজি বদনাম তার ছোট থেকেই, সামান্য সামান্য কারণে রেগে যাওয়া তার অভ্যাস। বিয়ের আগে বাপের বাড়িতে তুলকালাম হতো, কিন্তু এখন শ্বশুর বাড়িতে এসে নিজেকে কিছুটা সামলে নিলেও হঠাৎ করে রেগে যাওয়ার অভ্যেসটা ছাড়তে পারেনি। রনিত তাকে যতটা সম্ভব সমীহ করে চলে, আসলে সে অশান্তি চায় না। এভাবেই কেটে যাচ্ছে দিন। এতদিন সব ঠিকই ছিল, কিন্তু আজ নিশা বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। ভাবতে ভাবতে দোতলার জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল সে। দেখতে পাচ্ছিল আস্তে আস্তে সন্ধে নেমে আসছে চারদিকে। চারিদিকে জ্বলে উঠছে নিয়নের আলো। কেবিনের পর্দাগুলো টেনে দিল নিশা। ঠান্ডা লাগছে যেন। সময়টা নভেম্বরের মাঝামাঝি, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে সকাল থেকে। সারা দিন ধরে আকাশ একেবারে মেঘলা। সন্ধ্যের পর ঠান্ডাটা যেন বেশ লাগছে। গায়ের আঁচলটা টেনে নিল সে। আস্তে করে হাত রাখলো ঘুমন্ত তুতুলের মাথায়। মেয়েটা তার ভারী সুন্দর। কাটা কাটা চোখ, নাক, পাতলা গোলাপি ঠোঁট, এক মাথা হালকা কোঁকড়ানো চুল। বড় মিষ্টি করে কথা বলতে পারে তুতুল। শান্তশিষ্ট একদম রণিতের মতো। নিশার একেবারেই বিপরীত। ঠাকুমার চোখের মনি ছিল তুতুল। যতদিন ঠাকুমা ছিল ততদিন তার আদর যত্ন খুব বেশি হয়েছিল। ঠাকুমা ছাড়া কিছুই চিন্ত না তখন। শাশুড়ির উপর মেয়ের ভার দিয়ে বেশ নিশ্চিন্ত থাকতে পারত নিশা। এখনও নিশার তুলনায় রণিতের উপরেই বেশি নির্ভরশীল মেয়েটা। বদরাগী বলে মাকে একটু ভয়ই পায় তুতুল। আজ হঠাৎ করে নিশার ভীষণ কান্না পেয়ে গেল। কথায় কথায় মেয়েকে চোখ রাঙিয়েছে, দু চারটে চর থাপ্পড়ও লাগিয়ে দিয়েছে। তবে মেয়েকে যে ভালোবাসে না তা নয়। মেয়ে ঘুমিয়ে পড়লে ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে নিজেই কতবার কেঁদে ফেলেছে, কিন্তু আফসোস করলেও কখনো সে পাল্টাতে পারেনি মেজাজ খারাপের অভ্যেস। ব্রেনের MRI করা হয়েছে তুতুলের। রিপোর্ট রণিত জেনে নিয়ে তাকে জানিয়েছে ফোনে। ভয়ের কিছুই নেই, চোট সামান্যই, ও আস্তে আস্তে ঠিক সেরে উঠবে। আপাতত আজকে রাতটা এখানে রেখে কাল সকালে তোমাদের বাড়ি নিয়ে যাব, রণিত বলে। নিশাকেও বাড়ি চলে যেতে বলেছিল ডক্টর, যেহেতু ভয়ের কারণ নেই, নার্স সামলে নেবে। কিন্তু নিশা কিছুতেই তুতুলকে রেখে বাড়ি যেতে চাইল না। ওষুধপত্র কিনে দিয়ে একাই বাড়ি ফিরল রণিত। কাল সকালে ওদের বাড়ি নিয়ে যাবে। কাল আর অফিস যাবে না, আজকেও সময়ের আগে বেরিয়ে এসেছে অফিস থেকে। বাড়ি ফিরে অফিসের আজকের আর আগামীকালের কাজটা সেরে নেবে বলে ঠিক করল রণিত। রাত তখন প্রায় 3:30 হবে। অফিসের কাজ শেষ করে বিছানায় গা এলিয়েছিল রণিত আধ ঘন্টা আগে। চোখটাও বেশ লেগে এসেছিল। হঠাৎ করেই কিছু একটা মৃদু স্পর্শে যেন ছেড়ে গেল ঘুমের রেশ। মনে হলো ছোট্ট ছোট্ট দুটো নরম হাত তার গালে হাত বুলোচ্ছে। খুব নরম তুলতুলে একটা বাচ্চা মেয়ে আস্তে আস্তে এসে শুলো তার বুকের ওপর। কি নরম স্পর্শ! মৃদু মৃদু নড়ে উঠছে শিশুটা। খুব ক্ষীণ শব্দের সাথে মনে হচ্ছে ফুঁপিয়ে কাঁদছে যেন সে। চোখের জল গড়িয়ে তার বুকের লোম ভিজিয়ে দিচ্ছে, বুঝতে পারছে রণিত। কিন্তু হাত দুটো তার ভারী হয়ে উঠেছে যে। শিশুটির এই স্পর্শ যেন তার ভীষণ চেনা, ঠিক যেন তার আদরের তুতুল শোনার মতো। নরম দুটো হাত, একটা ছোট্ট নরম গালে স্পর্শ তার বুকের উপর। সেই মৃদু অবয়বটা আস্তে করে ডেকে উঠল, বাবা। বন্ধ ফাঁকা ফ্ল্যাটে সেই মৃদু বাবা শব্দটায় মুহূর্তে তোলপাড় হয়ে উঠল রণিতের পিতৃহৃদয়ে। কি হলো, কি শুনল সে? বাবা ডাকলো কে? তবে কি সে, না না, সে কি করে হয়। তবুও এক অনাবিল স্নেহে ভিজে গেল তার মন। ভারী হাত দুটো কোনো রকমে তুলে জড়িয়ে ধরল সেই অবয়বকে। ওর মাথায় এক রাশ চুলে হাত ডুবিয়ে দিল পরম স্নেহে। নিজের অজান্তেই কপালে এঁকে দিল স্নেহের চুম্বন। তখনও মৃদু মৃদু স্বরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল শিশুটি। তাকে বুকের উপর নিয়ে অবিরত কান্নায় ভরে উঠল রণিতের চোখ দুটো। এমন সময় রাতের অন্ধকার নৈঃশব্দ ভেদ করে বেজে উঠল সেলফোন। নিশার ফোন এত রাতে কেন? নিশার ফোন আসতে জেগে উঠেছিল রণিত। সারা গা ঘামে ভিজে গেছে। এটা কি ধরনের স্বপ্ন ছিল? ওটা কি সত্যি স্বপ্ন নাকি সত্যি? সত্যিই যে দেখল মনে হলো। কিন্তু না, তা কি করে হয়। ভীষণ ঘাবড়ে গেল রণিত। নিশার কান্নার শব্দে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে নিশা? আমার তুতুল ঠিক আছে তো? কি হয়েছে বলো, কাঁদছো কেন? রণিত, রণিত তুমি এক্ষুনি এসো, আমার খুব ভয় করছে। উফ, কি হয়েছে বলবে তো এবার। আমি আমি একটা ভীষণ খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হলাম। কি হয়েছে আগে বলো, আমার তুতুল কেমন আছে? তারপর নিশা যা বলল তা শুনে স্তম্ভিত হয়ে গেল রণিত। কি হয়েছে সোনা? হ্যাঁ, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, তাহলে বলো, ডাক্তার আঙ্কেলকে ডাকবো। নিশা বুঝতে পেরেছিল মেয়ের জ্ঞান এসেছে। ঠিক তখনই শুনতে পেয়েছিল অদ্ভুত রহস্যময় বাচ্চা মেয়ের হাসি, যে হাসি শুনলে বুকের ভিতরটা হিম হয়ে যায় নিশার। সব ভয়ে তাকিয়ে থাকে মেয়ের দিকে। মেয়ে তখন বিছানার উপর উঠে বসেছে এক ঝটকায়, ঝাঁকড়া চুলগুলো ঢেকে দিয়েছে চোখ মুখের চারপাশ, অল্প অল্প দুলছে তুতুল, তারপর আবার সেই হাড় হিম করা রহস্যময় মিহি হাসি, তারপর দুলে দুলে সুর করে বলতে শুরু করেছে, খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল পোলাও গেল মাছ নিয়ে গেল ছিলে। চমকে ওঠে নিশা, কোনো রকমে বলে, শুয়ে পড়ো সোনা, তুমি অসুস্থ, একটু পরেই সকাল হবে, বাবা গাড়ি নিয়ে আসবে, আমরা বাড়ি ফিরে যাব। তখন আবার সেই মিহি হাসিটা হাসতে লাগলো তুতুল, তারপর আবার সেই অদ্ভুত গলায় দুলে দুলে সুর করে বলতে লাগলো, খোকন খোকন করে মাই, খোকন গেছে কাজের নাই, সাতটা খাকে তার বাই, খোকন রে তুই ঘরে আয়। আর পারল না নিশা, অধৈর্য হয়ে বলে উঠল, চুপ কর তুতুল, চুপ কর তুই, আমার আর সহ্য হচ্ছে না, এসব কেন বলছিস তুই, তোর কি মাথা খারাপ হয়েছে, কেন করছিস এসব? আর নয়, এবার চুপ করে ঘুমিয়ে পড় আমার কোলে, তোকে ঘুম পাড়াবো, আয় আয় আমার কোলে আয়, তুই দয়া করে এসব ছড়াবালা বন্ধ কর মা। তুতুল তখনও দুলে যাচ্ছে সমানে, ঝাঁকড়া চুলগুলো মুখের সামনে পড়ে ঢাকা পড়ে আছে পুরো মুখ। কোনো উত্তর না দিয়ে সে আবার শুরু করে ছড়া বলা, দুলতে দুলতে বলতেই থাকে, পুটু নাচে কোনখানে, শত দলের মাঝখানে, সেখানে পুটু কি করে, চুল ঝাড়ে আর ফুল পাড়ে। আবার সেই মিহি হাসি বলে, আরেকটা শুনবে, দাঁড়াও দাঁড়াও বলছি, বাপুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা। ওর ছড়া আর শেষ করতে দেয় না নিশা, দুহাতে কান চেপে ধরে চিৎকার করে বলে ওঠে, থাম তুতুল, থাম বলছি, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তুই অসুস্থ, শুয়ে পড় বলছি, এই নে এই নে, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আয়। বলতে বলতে দাঁড়িয়ে তুতুলের মাথার চুলগুলো সরাতে গিয়ে ভীষণ ভয়ে এক লাফে পিছিয়ে এলো নিশা। কোথায় তার তুতুল? এ তো তুতুলের চোখের মণি হালকা ধূসর, কিন্তু এর চোখের মণি কটা, সাদা চোখ, মুখটা বিশ্রী রকম ভাবে থেঁতলে যাওয়া, রক্তে লাল হয়ে আছে সারা মুখমণ্ডল। এটা তো না, এ কিছুতেই তুতুল হতে পারে না, না না। কেবিনের দরজা খুলে বাইরের দিকে দৌড়ে গেল নিশা, গার্ড ছুটে গেল তার পিছন পিছন। কি হয়েছে ম্যাডাম, এইভাবে দৌড়ছেন কেন, আপনার পেশেন্টের কি শরীর খারাপ? ততক্ষণে নিশাকে থামিয়ে দিয়েছে দুজন নার্স মিলে ধরাধরি করে, ডাক্তারও এসে গেছেন, সবাই মিলে ততক্ষণে ঢুকে পড়েছে 13 নম্বর কেবিনে। ঘুমোচ্ছে তুতুল, ডাক্তার চেক আপ করে বললেন, ভালো আছে তুতুল, কিছুই তো হয়নি। দুজন নার্স ততক্ষণে নিশাকে সাথে নিয়ে প্রায় জোর করেই কেবিনের ভিতর ঢুকলো। নিশা কিছুতেই আসবে না ভিতরে, বারবার একই কথা বলে যাচ্ছে, ও আমার তুতুল নয়। কিন্তু যখন কেবিনের বাইরের কাঁচের আড়াল থেকে দেখল শুয়ে আছে তাদের আদরের তুতুল, সেই মুখ, সেই চোখ, সেই অপূর্ব সুন্দর মিষ্টি চেহারা, তখন ভয়ে ভয়ে ভিতরে এলো। আস্তে আস্তে তুতুলের গায়ের উপর হাত রাখল নিশা। তুতুল ঘুমোচ্ছে। ডাক্তার দেখে বুঝলেন যে চিন্তার কিছু নেই, ও একদম ঠিক আছে, ওর জ্ঞান এসেছে অনেক আগেই, শুধু ঘুমিয়ে আছে ওষুধের ঘোরে। নিশাকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না ম্যাডাম, বুঝতে পারছি যে সন্তানের চিন্তা আপনি এসব উল্টোপাল্টা বকছেন, আপনি রেস্ট নিন এখন, চাইলে আপনি ওয়েটিং রুমে কিও শুয়ে পড়তে পারেন। না না না, আমি এখানেই থাকব, কোনো রকম অসুবিধা করব না, সে নিয়ে আমি কথা দিচ্ছি। কেবিন ছেড়ে সবাই চলে গেলে ভীষণ অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইল নিশা। বুঝতে পারছে না কি হচ্ছে এসব, কেনই বা হচ্ছে, আর এসব সহ্য হচ্ছে না তার। ঘড়ির দিকে তাকালো নিশা, 4:05। দূরের কোনো মসজিদ থেকে ভেসে আসছে ভোরের আজানের শব্দ। আস্তে করে মেয়ের মাথায় হাত রাখল নিশা। মায়ের স্নেহের স্পর্শে চোখ খুলল তুতুল। তারপর খুব ধীরে ধীরে সে বলল, মাথায় খুব ব্যথা করছে মা, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে মা, মাথায় খুব ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে। সব ঠিক হয়ে যাবে সোনা, একটু একটু পরেই বাবা চলে আসবে আমাদের নিতে, আমরা বাড়ি যাব, তারপর তারপর আর তোমার কোনো অসুবিধা হবে না, তুমি এখন ঘুমাও। তুতুল মৃদু হেসে মায়ের আঙুলটা জড়িয়ে ধরল। দু চোখের কোল বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো নিশার। কি হলো তার আদরের মেয়ের সাথে, সে যতই বদরাগী হোক না কেন সে তো মা, তুতুল যে তার প্রাণ, তুতুল ছাড়া তার কি বা অস্তিত্ব আছে। সকাল হতেই হাজির হয়েছিল রনিট, বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছিল স্ত্রী এবং মেয়েকে। হসপিটালের ঘটনার পর অনেকটাই বদলে গিয়েছিল নিশা, বলা যায় একেবারে শান্ত হয়ে গিয়েছিল। তুতুলকে মারধর করা তো দূর, কোনো কিছুই প্রতিবাদ পর্যন্ত করত না, সে যা বলতো পুরোটাই চুপচাপ মেনে নিত। তুতুলের সেরে উঠতে প্রায় মাসখানেক লেগে গিয়েছিল। ভালো আছে জেনেও আরও কিছুদিন বিশ্রামে রাখতে চাইছে নিশা মেয়েকে। এমন কিছু বড় হয়ে যায়নি তুতুল, তাই এক বছর যদি পড়াশোনায় ক্ষতি হয় তাতেই বা কী অসুবিধে আছে। তুতুল সুস্থ থাকুক, এখন যেন এটাই তার কাছে অনেক। জীবনে অনেক ভুল করেছে সে, আর কোনো ভুল করতে চায় না। ভীষণ কষ্ট হয় তার পুরনো কথাগুলো মনে করতে গেলে, ভাবে কেন সে এরকম ছিল। এভাবেই বেশ কেটে যাচ্ছিল, এখন অনেকটাই সুস্থ হয়েছে তুতুল, কোথাও কোনো অসুবিধা নেই। মাঝে মধ্যেই চলে আসে আশি আর মোনালিসা, অনেকটা সময় কাটিয়ে যায় ওদের সাথে, খেলা করে তুতুল আর আশি, কোনো অসুবিধেই দেখা যায়নি আর। মোনালিসা বলল, নিশা বলছি কি, তুতুল তো এখন সুস্থই হয়ে গেছে প্রায়, এবার তোকে স্কুলে পাঠাতে কোনো অসুবিধেই হবে না তোমার, তুমি দু একদিন ওকে পাঠিয়ে দেখতে পারো, কিন্তু যদি সমস্যা না হয় তাহলে এই বছরটা নষ্ট হবে না, আর কিছু না, ফার্স্ট টার্ম পরীক্ষাটা না দিতে পারলেও বাকিগুলোতে ও নিঃসন্দেহে পাশ করে যাবে। তুতুলের ব্রেন তো খুব ভালো, অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর পড়াশোনা করতে পারে ও, তাই স্কুলের মিসও বলে দিয়েছেন ফার্স্ট টার্ম পরীক্ষাটা বাদ দিলেও সেকেন্ড থার্ড যেন দেওয়ার ব্যবস্থা করা হয়, তারা খুব ভালোভাবে খেয়াল রাখবে তুতুলের, তুমি সেদিক দিয়ে কোনো চিন্তা করো না, বুঝেছ নিশা? একটা কথা মাথায় কয়েকদিন ধরেই ঘুরছিল নিশার, সেদিন তুতুল পড়ে গেল কিভাবে। মিস তো বলেছিলেন একা একা বারান্দায় বেরিয়েছিল তুতুল, আশেপাশে কেউ ছিল না তখন, স্কুল ছুটির পর তুতুল একা বসেছিল ক্লাসরুমে। ওকে ওভাবে বসে থাকতে দেখে রিমলি মিস হাত ধরে বাইরে নিয়ে আসেন তুতুলকে, জিজ্ঞেস করেন, বলছি যে তোমার মা কি আজ দেরি করে আসবেন? তাহলে বলো, আমি তোমার সঙ্গে থাকব, যতক্ষণ না তুমি তোমার মায়ের সঙ্গে যাবে ততক্ষণ আমি তোমার সঙ্গেই থাকব, কেমন? এই ফাঁকা স্কুলে বা রাস্তায় তোমাকে একা রেখে যাওয়া যাবে না। তুতুল বলে ওঠে, না না মা এবার ঠিক চলে আসবে, আমি বরং রাস্তার সামনেই দাঁড়াই। রিমলি মিস প্রত্যুত্তরে বললেন, তুমি এক কাজ করো, তুমি এখানে দাঁড়াও, আমি স্টাফ রুম থেকে আমার ব্যাগটা নিয়ে আসি। মিস করিডোর ধরে স্টাফ রুমের দিকে এগিয়ে গেলে তুতুল আপন মনে হাঁটা দেয় বাইরের দিকে। বলা বাহুল্য স্কুল ছুটি হয়ে গেছিল অনেকক্ষণ, তাই স্কুল ফাঁকা। দারোয়ান, তিনজন মিস, হেডম্যাম আর তুতুল ছাড়া আর কেউ ছিল না। রিমলি মিস ব্যাগ গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে আসছিলেন তুতুলের কাছে। হঠাৎ করে তিনি দূর থেকে দেখতে পেলেন আচমকা কিভাবে যেন পড়ে গেল তুতুল। ছুটে কাছে আসার আগেই দেখলেন তুতুল অজ্ঞান। আশেপাশে তাকিয়ে দেখেছিলেন কেউ ছিল না সেখানে, কিন্তু তুতুল পড়ে গেল কিভাবে? সমান্তরাল নরম জায়গা, দৌড়ে না এলে হোঁচট খেয়ে পড়ার তেমন কোনো উপায় নেই। দূর থেকে সবকিছু দেখে ছুটে এসে ওকে কোলে তুলে নিতে গিয়ে দেখলেন কপাল দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে জ্ঞানহীন তুতুলের। নিচ থেকে ফোন করতেই হেডম্যাম ছুটে আসেন। সেই মুহূর্তে অ্যাম্বুলেন্স ডাকা হয় এবং তুতুলকে নিয়ে যাওয়া হয় সামনের এক নার্সিংহোমে। প্রায় অনেক কিছুই এই কদিন ধরে ভেবে চলেছিল নিশা। তুতুলকে ক্লাসে পৌঁছে দিয়ে হেডম্যামের রুমে যায় নিশা। তুতুলের শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করলেন মিস। কিছুক্ষণ পর কিছুটা আমতা আমতা করে নিশা বলেই ফেলল, ম্যাম একটা কথা বলার ছিল আপনাকে। হ্যাঁ বলুন। বলছি, আমি যদি সেদিনকার সিসিটিভি রেকর্ডটা একটু দেখতে পেতাম। মানে কি বলতে চাইছেন আপনি? আপনার কি মনে হয় ফাঁকা স্কুলে তুতুলকে কেউ ফেলে দিয়েছে? আমি কিচ্ছু জানি না ম্যাম, আমি শুধু দেখতে চাইছি, কাউকে দোষারোপ করতে চাইছি না ম্যাম, প্লিজ ভুল বুঝবেন না। কেন জানি না আমার মনে হচ্ছে কিছু একটা কারণ আছে। আচ্ছা ঠিক আছে, বসুন আপনি। ম্যাম নিজেও নিশার সাথে সিসিটিভির ভিডিও দেখতে শুরু করলেন। সেদিন সত্যি তুতুল একা একাই আসছিল, কিন্তু মনে হচ্ছিল তুতুল যেন কার সাথে কথা বলছিল। আশেপাশে তো কেউই ছিল না, কাউকেই দেখা যাচ্ছে না, অথচ মনে হচ্ছে তুতুল যেন কারো সাথে কথা বলতে বলতে হাঁটছে, কিন্তু কার সঙ্গে? তারপরেই ঘটল ভয়ঙ্কর সেই ঘটনা। মনে হলো তুতুলকে যেন কেউ ঠেলে দিল পাশ থেকে, কিন্তু তুতুল পড়া মাত্রই সঙ্গে সঙ্গে তুতুলের মাথাটা যেন তুলে ধরেছিল কেউ, কিন্তু কে সে, তাকে দেখা যাচ্ছে না কেন? এতদিন এসব কথা মাথাতে আসেনি ম্যামের, কিন্তু আজ নিশার সঙ্গে ভিডিওটা দেখার পর তিনি নিজেও অবাক হয়ে গেলেন। ভয়ে দুশ্চিন্তায় নিশার হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। মনে হলো কোনো অদৃশ্য কেউ তুতুলকে ফেলে দিয়েছিল শুধুমাত্র সামান্য আঘাত দেওয়ার জন্য। তাকে মেরে ফেলার উদ্দেশ্য ছিল না সেই অদৃশ্য কারোর। সামান্য চোট দিয়ে সে কি বোঝাতে চেয়েছিল কিছুই বুঝতে পারল না নিশা। শুধু একটা অদ্ভুত ভয়ে ভাবনায় বুকের ভিতর জট পাকিয়ে গেল তার। চিন্তা করতে করতে তুতুলকে নিয়ে বাড়ি ফিরছিল নিশা। ক্লাস শেষ হবার পর মেয়ের হাত ধরে অটোতে উঠে মেয়েকে জিজ্ঞেস করল, এখন কেমন আছো তুতুল? আর কোনো অসুবিধা হচ্ছে না তো? তুতুল প্রথমে কিছুই বলল না, বড় বড় চোখ মেলে মায়ের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর কেমন যেন ঘোরের মধ্যে বলল, তুমি তো তুতুলকে অনেক ভালোবাসো, তাহলে আমাকে ভালোবাসোনি কেন? আবার চমকে উঠল নিশা। এসব কি বলছে তুতুল? এই কণ্ঠস্বর তো তুতুলের নয়, অবাক হয়ে জিজ্ঞেস করল নিশা। কি বলছিস কি তুই? কিন্তু ততক্ষণে দেখা গেল ঘুমিয়ে পড়েছে তুতুল কোলের মধ্যে। না, মেয়েটা তার যেন খুব ক্লান্ত, তাকে প্রতিদিন এভাবে স্কুলে পাঠানো যাবে না, ছুটিতে রাখতে হবে মাঝে মাঝে, মাঝে মাঝে স্কুলে পাঠাবে। মেয়েকে নিয়ে বাড়ি ঢুকল নিশা, তুতুল তখনও ঘুমিয়ে। নিশা আরো অবাক হলো সেদিন দুপুর বেলাতেই। ঘুমন্ত মেয়েকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েছিল নিশা। বেশ কয়েকদিন হলো তুতুল প্রতিদিন দুপুরে এমনিতেই চুপচাপ ঘুমিয়ে পড়ে, সেদিনও তাই। হঠাৎ কি করে যেন ঘুম ভেঙে গেল নিশার, দেখলো পাশে তুতুল নেই। কি ব্যাপার, তুতুল কোথায় গেল? চিন্তায় উঠে বসল নিশা। এদিক ওদিক তাকিয়ে তুতুলকে কোথাও দেখতে পেল না সে। নীরব দুপুর, পুরনো কলকাতার রাস্তাঘাট এই ভর দুপুরে পুরোপুরি নির্জন। একা একা কোথাও চলে যায়নি তো? ভাবতেই ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল নিশার বুকের ভিতর। তাড়াতাড়ি দরজার দিকে ছুটে গেল নিশা, কিন্তু দরজা তো বন্ধ, তার মানে ও বাইরে বেরোয়নি। তবে গেল কোথায় মেয়েটা? হঠাৎ একটা শব্দে চকিত হলো তার শ্রবণ যন্ত্র। কান খাড়া করে চারিদিকে শুনতে লাগলো নিশা। হঠাৎ করে মনে হলো একটা ঝুমঝুমির শব্দ হচ্ছে। তবে কি মোনালিসা সত্যিই বলেছিল? আর সে ঝুমঝুমিটা নিয়ে এসেছিল তুতুল, কিন্তু কোথায় লুকিয়ে রেখেছিল সে? খুঁজে পাওয়া যায়নি কেন এতদিন? আর এতদিন পর হঠাৎ ঝুমঝুমি নিয়েই বা কেন খেলছে তুতুল? ভাবতে ভাবতে ঝুমঝুমির মৃদু রিন রিনে শব্দ লক্ষ্য করে একটা একটা করে সিঁড়ি বেয়ে পা টিপে টিপে ছাদে উঠে এলো নিশা। এসে যা দেখল তাতে তার ভয়ে বুকের ভিতর থেকে হৃৎপিণ্ডটা যেন বেরিয়ে আসতে চাইছিল। দেখল ঝুমঝুমিটা নিজে নিজেই বেজে যাচ্ছে, আর সেই সাথে খিলখিল করে হাসছে, আর ঝুমঝুমির তালে তালে নাচছে তুতুল। ভারী অবাক হয়ে গেল নিশা। একটা নিষ্প্রাণ খেলনা শূন্যে কিভাবে আপনা থেকে বেজে চলেছে, কি করে সম্ভব? তুতুল, এখানে কি করছিস তুই? এই ফাঁকা নোংরা চিলে কোঠার ঘরে তোকে একা কে আসতে বলেছে? সঙ্গে সঙ্গে শূন্য থেকে ঝুমঝুমিটা পড়ে গেল মাটিতে। স্তব্ধ হয়ে গেল সেই মৃদু রিন রিনে বাজনাটা। তুতুল এবার যেন একটু ভয় পেয়ে গিয়ে আমতা আমতা করে বলল, তুমি তুমি এলে কেন? আমরা তো খেলছিলাম। আমরা মানে? এখানে তুই তো একাই আছিস, আর কে আছে তোর সাথে? এসব না বকে চল, নিচে চল। না মা, ও আছে তো, আমি ওর সাথে খেলবো এখন, তুমি যাও। কি আজে বাজে বকছিস তুই? নিশার গলার স্বর সপ্তমে চড়ে এবার। আজকাল মেয়েটা নিজে নিজে থাকতে শুরু করেছে। 7 বছরের একটা বাচ্চা মেয়ের মধ্যে এতটা ম্যাচিউরিটি থাকা স্বাভাবিক নয়। মাত্র এই কয়দিনে সেটা কিভাবে এলো? নিশা জোর করে মেয়ের হাতটা ধরে টানতে টানতে নিচে নিয়ে এলো। তুতুল ততটাই চিৎকার করে বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও না, আমার তো এখন স্কুল বন্ধ, এই দুপুরে ঘুম আসছে না, আমি খেলবো কার সঙ্গে? আমাকে ছেড়ে দাও, আমি আবার ওর সাথে খেলবো। ছেড়ে দাও না আমায়, আমি আবার ওর সঙ্গে খেলবো, প্লিজ। ও মা শোনো না। কে ও? হ্যাঁ, আর কার কথা বলছিস? শোন, আর একটা মিথ্যে কথা বললে না থাপ্পড় মেরে গাল লাল করে দেবো বলে দিলাম। চেনা ঝুমঝুমিটা দেখে অজানা আশঙ্কায় ধৈর্য হারিয়ে ফেলে নিশা। মায়ের বকা খেয়ে তুতুল কাঁদতে থাকে, কিছুতেই নিচে নামতে চায় না। প্রায় জোর করে ছাদের প্রান্ত থেকে ওকে টেনে নিয়ে এসে ঘরে শুইয়ে দেয় নিশা। বুকের ভেতর একটা 2 বছরের পুরনো স্মৃতি নাড়া দিয়ে যায়। তুতুলের তখন 4 বছর বয়স। নিশার শাশুড়ি মা তুতুলের সব কাজকর্ম করে দিতেন, নিশাকে কোনো কিছুই তেমনভাবে দেখতে হতো না। প্রথম থেকেই কথাবার্তা খুব একটা ভালো ছিল না নিশার, সবসময় মেজাজ চড়ে থাকতো যেন। বাবা মায়ের একমাত্র মেয়ে বলে ছোট থেকেই আদুরে আর অবাধ্য ছিল। শ্বশুর বাড়িতে সে কিছুটা স্তিমিত হলেও ঠিক তেমনভাবে কিন্তু রাগ কমেনি তার। নিশার শাশুড়ি মা পুরোটাই নিজের হাতে সামলাতেন, মেয়ের মতোই ভালোবাসতেন নিশাকে। খুব বিরক্ত না হলে তেমন কিছু বলতেন না। এদিকে নিশা কাজকর্ম তখন কিছুই প্রায় পারত না, শাশুড়িরও বয়স হচ্ছে, তিনি আর কতদিন সামলাবেন। এবার একটা রান্নার লোকের দরকার হলো। ঠিকই কাজের লোক আগে থেকেই ছিল, কিন্তু রান্না তো আর জাটতার হাতে খাওয়া যায় না, তাই অনেক খুঁজে পাওয়া গেল একজন বয়স 50-এর মহিলাকে। সব শর্তই সে মেনে নিয়েছে, বাড়িতে থেকেই 3 বেলা রান্নার সমস্ত কাজকর্ম করবে, থাকা খাওয়া ছাড়া পরনের জামা কাপড় দিতে হবে, মাইনেপত্র সামান্য দিলে তাতেই চলে যাবে। শুধু তার একটাই শর্ত, তার একটা 3 বছরের নাতনি আছে যার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে। নাতনির পড়াশোনার জন্য তাকে বাধ্য হয়ে রান্নার কাজ নিতে হচ্ছে। মহিলার স্বামী আছেন কিন্তু তিনি অসুস্থ, তাই তিনি বিশেষ কিছু করতে পারেন না। মহিলার রান্নার হাত খুব ভালো। রনিতের যে আত্মীয় মহিলাটিকে নিয়ে এসেছিলেন তিনি বিশদ প্রশংসা করেছিলেন। রান্নার কাজ করতে আসা মহিলার নাম ছিল অন্নপূর্ণা। অন্নপূর্ণা কাজে বহাল হবার পর অবাক হয়েছিলেন নিশার শাশুড়ি মা। মহিলা যেন সত্যিই অন্নপূর্ণা। প্রতিটা রান্নার পদ এত সুন্দর যে আঙুল চেটে খাওয়া যায়। বাস্তবিক নিশার শাশুড়ি মা এবং রণিত ভীষণ ভালোবাসতেন অন্নপূর্ণাকে। অন্নপূর্ণার নাতনির নাম ছিল রুমকি। রুমকি ছিল ফুটফুটে সুন্দর, বেশ বুদ্ধিমতী, যা শুনত যা দেখত চট করে শিখে ফেলত। দিদিমার সাথে সবসময় রান্নাঘরে ঘুর ঘুর করত। সে গ্যাস জ্বালাতে শিখে গিয়েছিল। এমনকি ওই ছোট্ট 3 বছরের বাচ্চাটি হাতে হাতে দিদিমাকে রান্নার কত কিছুই এগিয়ে দিত। যতদিন নিশার শাশুড়ি মা বেঁচেছিলেন ততদিন তিনি রুমকিকে খুব ভালোবাসতেন। কিন্তু নিশা একেবারেই দেখতে পারত না রুমকিকে। সবসময় লক্ষ্য করত রণিত নিজের মেয়ে তুতুলের সঙ্গে রুমকিকেও সমান ভালোবাসত। এটা সহ্য হতো না নিশার। রণিত যখনই বাড়ি ফিরত দুজনের জন্য কিছু না কিছু নিয়ে ফিরত। এমনকি তুতুলের জন্য নতুন কোনো ড্রেস কিনলে রুমকির জন্যও একটা নিয়ে আসত। এই ব্যাপারটা কিছুতেই হজম হতো না নিশার। নিশার সাথে এই নিয়ে প্রায়ই তর্ক হতো রণিতের। রণিত শুধু একটা কথাই বলতো, দেখো নিশা, মেয়েটার তো বাবা মা নেই, আমরা যদি একটু ভালোবাসা দিই তাতে ক্ষতিটা কি? তাছাড়া মেয়েটা তো খুবই শান্ত, কিছুই অন্যায় করে না। তুতুলের পুরনো জামা কাপড় পরেই ওর কেটে যায়। এমনকি তুতুল যেসব খাবার খায় না সেগুলো খেয়েও নেয়। ওকে তো নতুন করে কিছুই দিতে হয় না। বাড়িতে একটা ছোট্ট বাচ্চার জন্য চকলেট আনলে আর একটা বাচ্চা তাকিয়ে থাকবে, সেটা কি ঠিক? রণিত বুঝিয়ে বললে নিশা কিছু বলতো না ঠিকই, কিন্তু মনে মনে রেগে থাকতো রুমকির উপর। অনেক সময় নিজেরই মনে হতো এটা ঠিক নয়, কিন্তু তা সত্ত্বেও রুমকিকে যেন ঠিক পছন্দ হতো না। আসল কারণটা হলো রুমকির অসাধারণ বুদ্ধি। রুমকি তার দিদিমার কাছে রোজ সন্ধে বাংলা বই নিয়ে ছড়া পড়ত। বর্ণপরিচয়, ধারাপাত, আদর্শলিপি, এছাড়া বাংলার বিভিন্ন ছড়া তার ভীষণ সুন্দর মুখস্থ ছিল। তার হাসিটা ছিল অদ্ভুত সুন্দর। সাথে সাথে যখন নিশা ওর মেয়ে তুতুলকে পড়াতো ইংলিশ রাইমসগুলো, সেগুলো শুনে শুনেই বেশ মুখস্থ করে ফেলেছিল রুমকি। এমনকি তার পড়াশোনার অনেক কিছুই শুনে শুনে মুখস্থ হয়ে গিয়েছিল রুমকির। রাগটা সেখানেই ছিল নিশার। যখনই কেউ বলতো যে মেয়েটা যদি একটু ভালো পড়াশোনা করতে পারত তাহলে অনেক বড় হতে পারত, তখনই নিশার মুখটা গম্ভীর আর থমথমে হয়ে যেত। নিশার শাশুড়ি মা সবটাই বুঝতে পারতেন, নিশাকে বোঝাতেন, কিন্তু তাতেও কিছুই লাভ হতো না। তাই গোপনে তিনি ভেবেছিলেন টাকা পয়সা দিয়ে কোনো ভালো স্কুলে ভর্তি করিয়ে দেবেন রুমকিকে। নিশার কাছে প্রায়ই ধমক খেত রুমকি, ভয়ে সে নিশার ছায়াও মারাত না। কিন্তু রনি তেলে ওর চোখ মুখ খুশিতে ভরে উঠত। মনে হতো ওর বাবাই যেন এসেছে ওর কাছে। কখনো নিশা কাছে পিঠে না থাকলে রনি তোকে কোলে তুলে খুব আদর করত। ভীষণ ভালো লাগত রনিতের। ছোট্ট মিষ্টি মেয়েটা ভীষণ নরম তুলতুলে হাত পা দিয়ে যখন রনিতের গলা জড়িয়ে ধরত, চোখ জলে ভরে আসত রনিতের। মনে হতো ওর বাবা মা থাকলেও তো এমনই ভালোবাসা পেত রুমকি। মেয়ে তুতুলের মতোই নিজের সবটুকু স্নেহ উজাড় করে দিতে পারত রনিত। নিশা যদি একটু বুদ্ধি রাখত তাহলে এই মেয়েটাকে তুতুলের মতোই মানুষ করতে পারত রনিত। কিন্তু নিশার হিংসাত্মক অবুঝ মনোভাবের কাছে হেরে গেছে রনিত। হাজার বুঝিয়েও পারেনি, নিজের মেয়ের জায়গা নিশা কাউকে দিতে রাজি নয়। অদ্ভুত একটা হিংসাত্মক মনোভাব জমিয়ে নিয়েছিল নিশা তার মনের ভিতর। তবুও রণিত আর তার মা দুজন মিলে ঠিক করেছিল গোপনে একটা ভালো স্কুলে ভর্তি করে দেবে রুমকিকে। পড়াশোনার খরচ দেবে রণিত নিজেই, কারণ অন্নপূর্ণা তার রান্নার পারিশ্রমিক হিসাবে টাকা পয়সা নিতে চায় না। দুজনের থাকা খাওয়া এতেই নাকি তার সব মিটে যায়, এরপর আর কিছু দরকার হয় না। ওদিকে তার স্বামী গোপাল মাটির খেলনা তৈরি করে বিক্রি করেন, তাই সেখানে একটা পেট চলে যায় কোনো রকমে। রণিত বহুবার বলেছে রুমকির দাদুকেও তাদের বাড়িতে নিয়ে এসে রাখতে, কিন্তু তিনি থাকতে রাজি নন। মাসে একবার করে এসে অন্নপূর্ণা আর নাতনির দেখা করে চলে যান। রুমকিদের বাড়ি ছিল বীরভূমের শান্তিনিকেতনে। এখন রুমকির দাদু তার মেয়ের বাড়িতে থাকেন। মেয়ে মারা যাওয়ার আগে বাবাকে বলেছেন জমি জিরের দেখাশোনা করবার জন্য। বাধ্য হয়ে তাই অন্নপূর্ণার স্বামী গোপাল থেকে গেছেন সেখানে। তত্ত্বাবধান করছেন, কারণ রুমকির পড়াশুনো এবং বিয়ের খরচ যোগাতে গেলে সেগুলোর তত্ত্বাবধান তো অবশ্যই দরকার। সুন্দর সুন্দর মাটির খেলনা নিজেই বানান গোপালবাবু, প্লাস্টিকের খেলনা কিনে নেন, তারপর তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করেন সেসব। নিজের খরচটুকু বাদ দিয়ে সবটুকুই জমা করেন তার আদরের নাতনির জন্য। মেয়েটার ভীষণ বুদ্ধির কথা মনে হলেই চোখ দুটো আনন্দে চিকচিক করে ওঠে। একদিকে মেয়েটাকে না দেখতে পাওয়ার কষ্টটা যেমন বেড়ে যায়, অপরদিকে মনে হয় রুমকি যে বাড়িতে আছে সে বাড়ির মালিক খুবই ভালো। রুমকির দেখাশোনা নিজের মেয়ের মতো করবেন বলে কথা দিয়েছেন, তাই নিজের মনকে সান্ত্বনা দেন গোপালবাবু। একদিন হঠাৎ করে নাতনির সাথে দেখা করতে এলেন গোপালবাবু, সাথে অনেকগুলো খেলনা। সবগুলো খেলনাই তুতুলের হাতে তুলে দিলেন দাদু। রুমকি শুধু নিল একটা সাধারণ প্লাস্টিকের ঝুমঝুমি, সেটা নিয়েই খুশিতে পাগল হয়ে গেল। একবারও ভাবল না অনেকগুলি খেলনা তুতুলকে দিয়ে দেওয়া হয়েছে। তুতুল অবশ্য ওকে নিয়ে খেলতে চায়, কিন্তু নিশা চোখ রাঙাতো তুতুলকে। সবসময় তার মনে হতো তুতুলের সঙ্গে কিছুতেই রুমকিকে মিশতে দেওয়া যাবে না। কোথাকার একটা হাভাতে মেয়ে তার মেয়ের বন্ধু হবে, এটা তার স্টেটাসে মিলত না। অতএব নিশা তার মেয়েকে রুমকির সাথে খেলতে দিত না। এসব দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছিল রণিত। অশান্তির ভয়ে চুপ থাকলেও এবার ঠিক করেই ফেললো রুমকিকে কোনো ভালো হোস্টেলে দিয়ে দেবে, এতেই মঙ্গল। এতে নিশার অকারণ হিংসা থেকে রুমকিকে দূরে সরানো যাবে, অন্যদিকে বুদ্ধিমতী মেয়েটার ভালোভাবে পড়াশোনাও শুরু করা যাবে। খোঁজ খবর নিতে শুরু করলো ভালো হোস্টেলের, কারণ বেশ বুঝতে পারত 3 বছরের বাচ্চাটি নিশাকে দেখলে কেমন যেন ভয় পেয়ে যায়, অথচ রণিতকে দেখলেই ছুটে এসে গলা জড়িয়ে ধরতে চায়। শুধু নিশার সামনে থাকলে কিছুই করতে পারে না। বেশ চলছিল এভাবেই, কিন্তু হঠাৎ করেই ঘটে গেল সেই বিপত্তিটা, যেটা ভাবলে আজও বুকের ভিতরটা হাহাকার করে কেঁদে ওঠে রণিতের। দিনটা ছিল রবিবার। রুমকির পড়াশোনার জন্য রণিত ঠিক করে এসেছিল একটি ভালো আবাসিক স্কুল, খুবই ভালো হোস্টেল সেখানকার। সেখানে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলো, নাচ গান, আঁকাও শেখানো হয়ে থাকে। মায়ের সঙ্গে আলোচনা করে সব কিছু ঠিক করেছিল রণিত। কথা ছিল কিছুদিনের মধ্যেই ওখানে শিফট করিয়ে দেওয়া হবে রুমকিকে, কিন্তু হঠাৎ করেই তার পরের দিন অন্নপূর্ণা দেবীর চলে এলো ভীষণ জ্বর। জ্বরের ঘোরে কাঁপতে লাগলেন তিনি। ছোট্ট মেয়েটা বারবার মাথায় জল পট্টি দিতে লাগলো। ডাক্তার ডেকে নিয়ে আসলো রণিত। ওষুধ দিয়ে ডক্টর বললেন, ভীষণ রকম ঠান্ডা লেগে গেছে, বেশ কিছুদিন সময় লাগবে সারতে। সারাদিন রুমকি বসে থাকে দিদিমার পাশে। অবাক হন রণিতের মা, কি অদ্ভুত মায়াবী মেয়েটা, ছোট্ট 4 বছরের মেয়ে অথচ এত বুদ্ধি, এত স্নেহ মমতা কোথা থেকে পায় সে? বলা বাহুল্য তিনি ভীষণ ভালোবেসে ফেলেছেন এই মেয়েটাকে। নিশা তেমনভাবে নিজের মেয়েকে আজকাল শাশুড়ির কাছে আসতে দেয় না, কারণ রুমকি তার শাশুড়ির আশেপাশে বেশি থাকে। জানি না কেন নিশা কি ভেবে কম্পিটিশন করে চলেছে ওই ছোট্ট মেয়েটার সাথে। রুমকি খুবই শান্ত, তার প্রখর বুদ্ধিমত্তায় তুতুলের আগে সে সব কিছু শিখে ফেলেছে। এটাই নিশার কাম্য নয়, সে চায় না কোনো সাধারণ হাবাতে মেয়ের কাছে তার মেয়েকে ছোট হতে হয়। সেজন্য সে দিন রাত মেয়েকে আলাদা করে পড়াতে বসায়, বিভিন্ন কিছু শেখাতে চেষ্টা করে। কিন্তু তুতুলের ছিল বাবার মতো স্নেহের মন, সে মায়ের মতো অত ঘোর প্যাঁচ বোঝে না। সে এখনো রুমকির সাথে খেলতে চায়, কথা বলতে চায়, কিন্তু নিশা ভীষণ বকে তাকে। তাই আজকাল মাকে ভীষণ ভয় পায় তুতুল। দুপুরে ঘুমের ভান করে পড়ে থাকে, নিশা নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়লেই চুপি চুপি পালিয়ে আসে রুমকির কাছে, এবং সেটা সবসময় নিশার অজান্তেই। কিন্তু এই 1 সপ্তাহ ধরে রুমকিকে সেভাবে পাচ্ছে না তুতুল। রুমকি সারাক্ষণ তার অসুস্থ দিদিমার কাছে বসে থাকে, সব সময় চোখে জল দেখতে পাওয়া যায় রুমকির। এতটুকু বাচ্চা মেয়েও হয়তো বুঝতে পারে দিদিমা ছাড়া তার আর কোনো অস্তিত্ব নেই। যদিও রনিত তাকে অনেক অভয় দেয়, বারবার বলে, তোমার দিদিমা সুস্থ হয়ে যাবে সোনা, তুমি কিচ্ছু চিন্তা করো না। কিন্তু তবুও রুমকির ছোট্ট মনটা দিদিমার শুকনো মুখের দিকে তাকিয়ে ভারাক্রান্ত হয়ে থাকে। নিশার শাশুড়িমা সব লক্ষ্য করেন, আজকাল তিনি কোনো কাজই করতে দিচ্ছেন না আর অন্নপূর্ণাকে, নিজের হাতেই রান্নাবান্না করেন আজকাল। নিশা সামান্য সাহায্য করে বটে, আর তুতুলের তো সেদিককার ধারে কাছেই আসা বারণ। এভাবেই কেটে গেছে এক সপ্তাহ। একটু জ্বর কমেছে অন্নপূর্ণার, কিন্তু শরীরটা খুবই দুর্বল। জোর করে রনিতের মা কিছু খাবার খাইয়ে দিয়েছেন, তারপর চৌকির ওপর রুমকিকে নিয়ে শুয়ে পড়েছেন অন্নপূর্ণা। হঠাৎ করে ফিসফিস করে ডাক তুতুলের, রুমু, এ রুমু, তুই বাইরে আয়, মা পার্লারে গেছে, মা আসতে এখন অনেক দেরি, অনেকক্ষণ পর আসবে, আমরা এখন খেলবো, জলদি আয়। এই দুপুরের সময়টা পার্লার বেশ ফাঁকা থাকে, অনেকদিন পার্লারে যাওয়া হয়নি নিশার। তুতুল ঘুমের ভান করে পড়েছিল বিছানায়, নিশা ভেবেছিল তুতুল ঘুমিয়ে পড়েছে, এই ভেবে বেরিয়ে গেছে পার্লারে। কিন্তু ছোট্ট তুতুল যে এই সুযোগেরই অপেক্ষায় ছিল, সে রুমুকে চুপি চুপি ডেকে নিয়ে ছাদের এক কোণে বসে খেলতে থাকে। শীতের দুপুর, হালকা নরম রোদে দুটো ছোট্ট ছোট্ট 4 বছরের মেয়ে খেলায় মত্ত হয়ে যায়। 1 বছর আগে এসেছে রুমু, এই 1 বছরের মধ্যে ভীষণ ভালোবেসে ফেলেছিল তার এই বন্ধু তুতুলকে, কিন্তু নিশার ভয়ে বন্ধুর সাথে কথাই বলতে পারে না। আজ নিশা বাড়ি নিয়ে রেখে দুজনে ভীষণ আনন্দে খেলতে থাকে। একটা খেলনা ঝুমঝুমি বাজিয়ে তালে তালে গান করতে থাকে রুমকি, আর তুতুল নাচতে থাকে হাত পা দুলিয়ে। এভাবেই চলছিল খেলাটা, কিন্তু ওরা খেলায় এতটাই মত্ত ছিল যে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি কখন পা টিপে টিপে ছাদের প্রান্তে এসে দাঁড়িয়েছে নিশা। তুতুল আপন মনে নেচে যাচ্ছিল, হঠাৎ করেই ঝুমঝুমি আর গান বন্ধ হয়ে যাওয়ায় দাঁড়িয়ে পড়ে তুতুল। মায়ের দিকে লক্ষ্য না করে রুমকিকে বলতে থাকে, রুমু, গান বন্ধ করলি কেন? তাহলে আমি নাচবো কি করে? রুমকি ভয়ে ভয়ে ইশারা করে নিশার দিকে। মাকে দেখেই ভয়ে থমকে যায় তুতুল, সেও ভয়ে ভয়ে মায়ের দিকে তাকায়। রাগে নিশার চোখ দুটোতে যেন রক্ত জমে উঠেছে। তুতুলের একটা হাত ধরে টেনে একটা সপাটে চড় কষিয়ে দেয়, তারপর বলে, তোকে বলেছি না কখনো এর সঙ্গে খেলবি না, কোথাকার নোংরা হাবাতে মেয়ে, এর সঙ্গে কিসের বন্ধুত্ব তোর এত? কেন, স্কুলের বন্ধু কোথায় গেল? তুই চাইলে আমি প্রতিদিন আরশিকে ডেকে আনবো, কিন্তু এর সঙ্গে খেলা বন্ধ কর। তুতুল কাঁদতে কাঁদতে বলে, কিন্তু রুমু তো আমার বন্ধু, ও তো আমার খুব ভালোবাসে, খুব খুব ভালোবাসে রুমু আমার। তাই নাকি, তাহলে তো ওরই একটা ব্যবস্থা করতে হয়, বলে আবার এক চড় মারার জন্য হাত তোলে নিশা। ছোট্ট তুতুল ভয়ে মায়ের পাশ কাটিয়ে দৌড়ে নেমে যায় সিঁড়িবে, ভয়ে ঘরে এসে শুয়ে পড়ে। জানলা দিয়ে দেখতে পায় একটা রিকশায় করে তার ঠাম্মি অন্নপূর্ণা দিদুনকে নিয়ে কোথাও যাচ্ছে। এদিকে ফাঁকা ছাদের উপর মুখোমুখি নিশা আর রুমকি। নিশা রক্তচক্ষু মেলে তাকায় রুমকির দিকে, কিন্তু কিছু বলার আগেই কেঁদে ফেলে রুমকি। ছাদের দরজার সামনে দাঁড়িয়েছিল নিশা, সেদিকে ভয়ে পাশ কাটিয়ে যেতে না পেরে ছুটে যায় অন্যদিকে, তারপর ভয়ে দিশেহারা হয়ে ছাদের রেলিং ধরে চাপ দেয়। সেদিকটা একটু ভাঙা ছিল, পা ফসকে সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায় রুমকি। তিনতলার ছাদের উপর থেকে একেবারে নিচের রাস্তায় কংক্রিটের মেঝেতে পড়ে মাথা ফেটে গল গল করে রক্ত বেরিয়ে আসে, ভীষণভাবে থেঁতলে যায় মুখের একটা পাশ। ছোট্ট নরম তুলতুলে মেয়েটা মুহূর্তে জ্ঞানহীন হয়ে পড়ে থাকে রাস্তার উপর। নির্জন দুপুর পেরিয়ে তখন শীতের বিকেল, লোক জমতে শুরু করেছে রাস্তায়। এবার ভয়ে কাঁপতে থাকে নিশা, চুপি চুপি নিচে এসে নিজের ঘরে শুয়ে পড়ে। সবাই জানে ছাদে খেলতে গিয়ে আচমকা ভাঙা রেলিং টপকে পড়ে গেছে রুমকি। ততক্ষণে রুমকিকে নিয়ে পাড়ার ছেলেরা ছুটে গেছে হাসপাতালে, কিন্তু পথেই স্তব্ধ হয়ে যায় রুমকির ছোট্ট জীবনটা। তুতুল যেহেতু আগে থেকেই নেমে এসেছিল তাই ও কিছুই জানতে পারেনি। এটা একটা দুর্ঘটনা মনে করেই সব কিছু চাপা পড়ে যায়। জ্বরতপ্ত, ক্লান্ত, দুর্বল অন্নপূর্ণা নাতনির শোকে পাগল হয়ে যায়। মাত্র 15 দিনের মধ্যেই তিনিও চলে যান জীবনের অন্য পারে। বৃদ্ধ গোপালবাবু এসেছিলেন নাতনির মৃত্যুর পর, হাতে তুলে নিয়েছিলেন আদরের নাতনির সেই প্রিয় খেলনা ঝুমঝুমিটা। 15 দিন পর তাকে আবার ছুটে আসতে হয়েছিল স্ত্রীর মৃত্যুর খবর শুনে। জীবনটা যেন স্তব্ধ হয়ে গিয়েছিল তার। রনিত চেয়েছিল ওনার সমস্ত ভার নিতে, কিন্তু বৃদ্ধ রাজি হননি। আবার চলে গিয়েছিলেন শান্তিনিকেতনে, ছোট্ট ছোট্ট শিশুদের খেলনা বানিয়ে শিশুদের মাঝেই নিজেকে সঁপে দিয়েছিলেন। সব সময় ভাবতেন এভাবে খেলনা ফেরি করতে করতেই জীবনটা থেমে যাবে একদিন। এখন শুধুই তার মৃত্যুর প্রতীক্ষা। কলকাতায় কাজে আসার 1 বছরের মধ্যেই মারা গেল তার আদরের রুমু, তারপর তার স্ত্রী, তারপর আবার কেটে গেল 2 বছর। দিন কেটে যায় নিজের খেয়ালে, আস্তে আস্তে প্রায় সবাই ভুলে গেছে রুমকি এবং অন্নপূর্ণার কথা। কে আর মনে করে গরিব মানুষদের স্মৃতি। অন্নপূর্ণা মারা যাওয়ার 3 মাসের মধ্যে নিশার শাশুড়িও মারা যান। রণিত প্রথম থেকে কিছুটা আন্দাজ করলেও কিছু বলতে পারে না, কারণ কোনো প্রমাণ তো তার হাতে নেই। এখন যখন ঝুমঝুমি দেখে ভয় পাচ্ছিল নিশা, তখন রণিতের সন্দেহটা আবার বাড়তে শুরু করে। স্থির করে এর সত্যতা বার করতেই হবে। কি হয়েছে নিশার? কেনই বা সামান্য ঝুমঝুমিটা দেখে এমন ভয় পাচ্ছে নিশা? কিন্তু কিভাবে? নিশার বদমেজাজের খবর জানতে তার আর বাকি নেই। জোর করে কিছু বলতে গেলেও অশান্তি শুরু হয়ে যায়। মেয়েটাও বড় হচ্ছে, ওর সামনে তো কিছু বলাই ঠিক নয়। কিন্তু কেন জানে না তার বারবার মনে হয় রুমকির মৃত্যুর পিছনে কিছু রহস্য আছেই, আর তা ওকে জানতেই হবে। বেশ কিছুদিন শান্ত ছিল নিশা, এখন আবার সে অশান্ত হয়ে উঠেছে। কথায় কথায় বকছে মেয়েটাকে, বেশিরভাগ সময় কানে হাত চাপা দিয়ে থাকে। ও নাকি সবসময় ঝুমঝুমির শব্দ শুনতে পায়, কিন্তু কোথায় ঝুমঝুমি? তার যে ঝলকটুকুও দেখতে পায় না রণিত। ঘটনাটা ঘটল সেদিন রাতে, শীতের রাত, জ্যোৎস্নার আলোয় ভরে আছে প্রকৃতি। রণিতের শরীরটা ভালো ছিল না, তাই 10টা বাজতেই মেয়েকে বুকে জড়িয়ে শুয়েছিল বিছানায়, ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করেই নিশার তীব্র চিৎকারে ঘুম ভেঙে ধড়মড় করে উঠে বসল সে। চিৎকার ভেসে আসছে ছাদের দিক থেকে, শব্দ লক্ষ্য করে ছুটে গেল রণিত। তারপর যা দেখল তাতে ভয়ে হিম হয়ে গেল শরীর। তাদের একমাত্র মেয়ে ছাদের রেলিংয়ের উপর উঠে অবলীলায় হেঁটে চলেছে। একটা পা ভুল ফেললেই শটান নিচে পড়ে যাবে, আর তারপর আর ভাবতে পারে না রণিত। প্রচণ্ড শীতের জন্য রাস্তা একেবারে ফাঁকা, হু হু উত্তুরে হাওয়ার জন্য সমস্ত বাড়ির জানলা দরজা বন্ধ। আর তুতুল সামান্য একটা সাদা ফ্রক পরে কুয়াশায় ভেজা ছাদের পাঁচিল ধরে হাঁটছে। শুধু তাই নয়, হাতে তার সেই ঝুমঝুমিটা, যেটা খুব প্রিয় ছিল রুমুর। কোনোদিকে ভ্রুক্ষেপ নেই ওর, হেঁটে চলেছে ছাদের চারপাশ। রণিত চিৎকার করে ডাকলো মেয়েকে, না মেয়ের কানে কিচ্ছু গেল বলে মনে হলো না। ছুটে মেয়েকে নামাতে গেল রণিত, কিন্তু তখনই একটা আওয়াজ ভেসে এলো, এ কার গলা? এ তো তুতুলের গলা নয়, এ যে রুমকির। লম্বা চুলগুলো মুখের পাশে ছড়িয়ে আছে, সেগুলো সরিয়ে উঁকি দিল সেই মুখ। কি বিভৎস, রক্তে ভেসে যাচ্ছে সারা মুখ, এক পাশে বিশ্রীভাবে থেঁতলে গেছে। সেই মুখ দিয়েই আজ বেরিয়ে আসছে ইংরেজি রাইমস, twinkle twinkle little star, how I wonder what you are, up above the world so high. সাথে মিহি রিনরিনে হাসি যা এই ভরা চাঁদের আলোতেও হাড় হিম করে দেয় এক নিমেষে। এক মুহূর্তেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায় রনিতের কাছে। সে বুঝতে পারে তার মেয়ের মধ্যে যার সত্তা রয়েছে সে আর কেউ নয়, রুমকি। কারণ এই রাইমস রনিত একটা সময় নিজেই শিখিয়েছিল রুমকিকে। বাংলার সাথে সাথে ইংরেজিতেও অসাধারণ দক্ষতা ছিল 4 বছরের রুমকির। নিজের মেয়েকে পিছনে ফেলে দেবে এই ভেবে নিশা রুমকিকে দেখতে পারত না, কিন্তু রনিত এটা নিয়ে গর্ববোধ করত। ও ভাবত রুমকিও আসলে তারই একটা সন্তান, ঠিক তুতুলের মতোই। রনিতের স্নেহ অজানা ছিল না রুমকির কাছে, সেও বাবার মতো ভালোবাসত রনিতকে। এই চরম বিপদের মুখে তাই রনিত বুঝল ধৈর্য হারালে চলবে না। বুঝতে পারল রুমকিকে ঠেকানো যেতে পারে শুধুমাত্র ভালোবাসায়। নিশা ছুটে যেতে চাইছিল মেয়ের কাছে, ভাবছিল যদি পাঁচিল বেয়ে তুতুল পড়ে যায় ঠিক রুমকির মতো। কিন্তু নিশার হাত টেনে ধরল রনিত, তুতুলের দিকে তাকিয়ে পরম স্নেহের সুরে বলল, রুমকি রুমু মা আমার, বাবার কোলে আসবি না? আমি জানি তুই আমার রুমু সোনাই। সোনা মা আমার, আমি বুঝতে পারছি নিশ্চয়ই তোর সঙ্গে কোনো অবিচার হয়েছে, কিন্তু মা এর জন্য দায়ী নয়। তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসতাম। একবার বাবার কোলে আয় না সোনা, তুই তো আমাকে বাবা বলেই ডাকতিস। মুহূর্তে থেমে গেল তুতুল, লাভ দিয়ে নামলো পাঁচিলের উপর থেকে। মুখের উপর ঝুলে থাকা ঝাঁকড়া চুলগুলো সরিয়ে দিল নিজের হাতেই। দেখা গেল সেখানে ফুটে উঠল রুমকির মিষ্টি মুখখানা, সেই বড় বড় চোখ, পাতলা গোলাপি ঠোঁট, সেই স্নিগ্ধ মুখের হাসি। পায়ে পায়ে এগিয়ে এলো তুতুল রনিতের কাছে। রনিত বুকে জড়িয়ে নিল এক টানে। তুতুলের শরীরে মিশে থাকা রুমকি তার হাতের পাতায় চোখ দুটো মুছে দিল রনিতের। তারপর তুতুলের ভেতর থেকে ভেসে এলো রুমকির গলার আওয়াজ, তুমি আর কেঁদো না বাবা, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। তুই আমাকে ভালোবাসিস আমি জানি, কিন্তু তুই তো তুতুলকেও ভালোবাসিস, তাহলে তুই ওকে ছেড়ে দে মা। না, কখনো না। এবার গম্ভীর হয় তুতুলের মধ্যে থাকা রুমকির কণ্ঠস্বর, না না না না, আমি ওকে ছাড়তে পারবো না, কারণ ও আমার একমাত্র বন্ধু, আমার যে কোনো খেলার সাথী নেই। আমি ওকে নিয়ে যাব আমার সঙ্গে করে, ঠিক আমার মতো করে ওকেও ফেলে দেব ছাদ থেকে নিচে। তারপর ওর সঙ্গে সারা জীবন থাকবো, সারা জীবন আমরা একসাথে খেলবো, কেউ কেউ আমাদের বাঁধা দিতে পারবে না। এমন করিস না মা আমার, তুই তো জানিস তুতুল আমার প্রাণ, তুই চাইলে আমাকে ফেলে দে নিচে, কিন্তু আমার তুতুল যে অনেক ছোট, ওকে তুই ছেড়ে দে মা। কাঁদতে কাঁদতে রনিত মেয়েকে জড়িয়ে ধরে বুকে। তুতুল তীব্র জোরে ছিটকে বেরিয়ে আসে রনিতের বুক থেকে। সে বলে, কিন্তু আমার কি দোষ ছিল, আমাকে কেন এভাবে মরে যেতে হলো, কেন কেন নিশান্তি আমাকে ভালোবাসত না, আমি তো কিছুই করতাম না ওর সাথে, আমি তো কোনো ক্ষতি করিনি ওর, তাহলে আমার সাথে কেন এমন হলো, কেন? রনিত বলল, কি হয়েছিল তোর সাথে আমাকে বলবি, আমি তো কিছুই জানি না। একটু থেমে বলতে লাগলো রুমকি, সেদিন দুপুরবেলা আমাকে ডেকে এনেছিল তুতুল, আমরা দুজনে মিলে খেলছিলাম, ওই দেখো তুমি তো জানোই এই ঝুমঝুমিটা আমার দাদুর দেওয়া, আমি ওটাকে খুব ভালোবাসতাম, আমি একটা বাজে গান গাইছিলাম আর তুতুল নাচছিল, কিন্তু কখন যে নিশান্তি চুপি চুপি করে উঠে এসেছিল আমি জানি না। আমার সাথে খেলার শাস্তি হিসাবে নিশান্তি তুতুলকে জল মারল, তুতুল পাশ কাটিয়ে ছুটতে নিচে চলে গেল, কিন্তু আমি নিচে যেতে পারিনি, আমি থমকে দাঁড়িয়ে গেছিলাম। নিশানটি আমাকে মারতে আমার দিকে এগিয়ে আসে, আমি দৌড়ে ছাদের কোণে চলে যাই। সেখানটার রেলিংটা তো ভাঙা ছিল তখন, সেখান থেকে শেওলায় পিছলে আমি নিচের রাস্তায় পড়ে গেছিলাম। আর তো আমার কিচ্ছু মনে নেই। তারপর জ্ঞান ফিরতে দেখলাম আমি শূন্য হয়ে গেছি। এখন আমি সব জায়গায় ঘুরে বেড়াতে পারি, যেখানে খুশি যেতে পারি, কিন্তু আমার কথা সবাই শুনতে পায় না, সবাই আমাকে দেখতেও পায় না। আমার মরে যাওয়ার জন্য ইনি শান্তি দেয়। আন্টি যেমন আমাকে খেলতে দেয়নি, আমিও তেমনি তরুণকে নিয়ে চলে যাবো, আজকেই চলে যাবো। রনিতের পেছন থেকে এসে হাত জোড় করে এবার রুমকির সামনে বসে পড়ে নিশা। কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি তোকে মেরে ফেলার উদ্দেশ্যে কিছুই করিনি রুমকি, ওটা সত্যি একটা অ্যাক্সিডেন্ট ছিল। হ্যাঁ, এটা ঠিক যে আমি তোকে দেখতে পারতাম না, কিন্তু তাই বলে এই নয় যে আমি তোকে মেরে ফেলতে চেয়েছিলাম। আমি শুধু তোকে ভয় দেখাতে চেয়েছিলাম, বলতে চেয়েছিলাম যে তুই আর তুতুলের সঙ্গে খেলবি না। কিন্তু আমি নিজেও ভাবতে পারিনি যে তুই এভাবে মারা যাবি। বিশ্বাস কর আমার কথা, তুই সেদিন একবার মারা গিয়েছিস, কিন্তু আমি প্রতি মুহূর্তে মরেছি। যতবার মনে হয়েছে আমার জন্য তুই মারা গেছিস, ততবার আমি নতুন করে মরেছি রে। আমাকে ক্ষমা করে দে রুমকি, আমাকে ক্ষমা করে দে। আমি নিজের ভুল অনেকদিন আগেই বুঝতে পেরে গেছি, কিন্তু আমার যে তারপর আর কিছুই করবার ছিল না। আমি তোকে নিজের হাতে মারিনি, মারতেও চাইনি। বিশ্বাস কর, তুই আমার বাচ্চাকে তুই ক্ষমা করে দে প্লিজ। চাইলে আমার উপর প্রতিশোধ নিতে তুই আমাকে ফেলে দে এই ছাদের উপর থেকে আমাকে ফেলে দে। আমি মরে যেতে রাজি আছি, কিন্তু তুই আমার বাচ্চাকে ছেড়ে দে মা। আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, দেখ আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। ততক্ষণে তুতুল উঠে গেছে ছাদের কোণের দিকে, তার গায়ে এখন আসুরিক শক্তি। রনিতের মতো শক্ত সমর্থ মানুষও তুতুলকে ধরে রাখতে পারেনি এতক্ষণ। সে আবার উঠে গেছে ছাদের রেলিং এর উপর, অনেকটা হেলে গেছে পিছনের দিকে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে পড়ে যাবে নিচে। এদিকে চিৎকার করে ক্ষমা চাইতে থাকে নিশা। আমাকে ক্ষমা করে দে রুমকি, আমি স্বীকার করছি যে আমি ভুল করেছি, কিন্তু আমি তোকে মারতে চাইনি, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তুই আমাকে মেরে ফেল রুমকি, তুই বললে আমি ঝাঁপ দিচ্ছি, কিন্তু তুই আমার বাচ্চাকে ছেড়ে দে মা। আমার ভুল হয়ে গেছে, তুই এমন করিস না প্লিজ, প্লিজ এমন করিস না। এবার পাঁচিলের উপর বসে পড়েছে তুতুল, তারপর কাঁদতে কাঁদতে বলে চলেছে, যখন নিজের বাচ্চা বিপদে পড়েছে তখন তুমি কষ্ট পাচ্ছ বলো, কিন্তু আমি যখন কাঁদতাম তখন তুমি কখনো তাকাওনি কেন? যেদিন আমি স্কুলের ভেতর ফেলে দিয়েছিলাম তুতুলকে, তোমাকে কাঁদতে দেখে বুঝেছিলাম তুমি খুব কষ্ট পাচ্ছ। আমি রোজ স্কুলে ওর সাথে যেতাম, সেদিন ওকে ফেলে আমি আবার ধরে ফেলেছিলাম। চাইলে আমি তখনই ওকে মেরে ফেলতে পারতাম, কিন্তু পারিনি আমি, কারণ আমি তোমাকে ভালোবাসি নিশা আন্টি, তোমাকে ভালোবাসি। তোমাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে যায় জানো। আমি তোমাকে শুধু বোঝাতে চেয়েছি যে নিজের সন্তান যখন কষ্ট পায় তখন সেটা ঠিক কতটা কষ্টের হয়। হাত জোর করে নিশা আবার বলতে থাকে, আমাকে ক্ষমা করে দে রুমু, আমি আর পারছি না। চাইলে আমার জীবন নিয়ে নে, কিন্তু আমার তুতুলকে ছেড়ে দে মা। ও ছাড়া যে আমার কিচ্ছু নেই রে, আমার কিচ্ছু নেই। তারপর রনিত আস্তে আস্তে এগিয়ে গিয়েছিল রেলিং এর দিকে, তুতুলের হাত ধরে বলেছিল, নেমে আয় মা, তোর সঙ্গে অনেক কিছু কথা বলার আছে। তুতুল আবার বাধ্য মেয়ের মতো নেমে এসেছিল রেলিং থেকে। ছাদের মেঝের উপর বসেছিল হাঁটু মুড়ে। রনিত তুতুলের হাত দুটো ধরে বলতে শুরু করেছিল ফিসফিসিয়ে, কান্না ভেজা গলায়। এতদিন কোথায় ছিলিস সুমু? 2 বছর পর্যন্ত তোর কোনো সাড়া পাওয়া যায়নি কেন? 2 বছর পর আবার কিভাবে কোথা থেকে ফিরে এলি মা, আমাকে বলবি? এবারও জামার ভেতর থেকে সেই ঝুমঝুমিটা বার করে তুতুল, তারপর ঝুমঝুম করে বাজাতে বাজাতে বলে, শান্তিনিকেতনে আমার দাদুর কাছে ছিল এই ঝুমঝুমিটা, ওর ভেতরে ছিল আমার অতৃপ্ত প্রাণ। মা বাবার সঙ্গে আসি গেছিল শান্তিনিকেতনের মেলায়, খেলনা কিনতে গিয়ে আমার ঝুমঝুমিটা খুব পছন্দ হয়। আমার দাদু কিছুতেই ওটা বিক্রি করতে চায় না, কিন্তু শেষমেশ আসি কান্নাই দাদু ওটাকে উপহার দেয় আশিকে, ঝুমঝুমিটা নিয়ে চলে আসি আশি। আমি ওকে দেখা দিই, বন্ধুত্ব করি, তারপর আশির জন্মদিনে যখন তুতুল যায় তখন আমি ওকে চিনতে পারি, তখন আমি ওর সঙ্গে মিশে যাই। তুতুল ঝুমঝুমিটা নিয়ে বাড়ি ফিরে আসি, লুকিয়ে ফেলেছিলি কোথায়, এখন আমি ওর শরীরে মিশে আছি। আমি এখন প্রতিদিন ওর সঙ্গে খেলি, এখন আর আমি নিশান্তিকে ভয় পাই না। আমি এখান থেকে যাব না, আমি ওর সঙ্গেই থাকবো। আমাকে ওর সঙ্গে না থাকতে দিয়ে তাড়িয়ে দিলে আমি ওকে মেরে ফেলবো, আমার সঙ্গে নিয়ে যাব। নিশা কাঁদতে থাকে অঝোর ধারায়। রনিত আবার শান্ত গলায় বলে, তুতুল কিন্তু কোনো দোষ করেনি রুমু, ওকে ছেড়ে দে মা, আমি তোকে চিনি, তুই তো খুব বুদ্ধিমতী ছোট থেকেই, তুই আমার অনেক আদরের মেয়ে। এই যে 1 বছর তুই আমার বাড়িতে ছিলিস, ততদিনে একদিনও দেখেছিলিস যে আমি তোকে ভালোবাসিনি? আমার কাছে তো তুতুল আর তুই দুজনই আমার মেয়ে, কিন্তু তুই মারা যাওয়ার পর তুই অন্য লোকে চলে গেছিস, সেখান থেকে মানুষের বন্ধুত্ব হয় না। তুই আকাশের দিকে তাকিয়ে দেখ, তোর জন্য সেখানে অনেকজন অপেক্ষা করছে, তোর আদরের দিদুন, আমার মা, এমনকি তোর বাবা মাও। ভালো করে তাকিয়ে দেখ, সব দেখতে পাবি। শুধু আমার অনুরোধ, আমাদের তুতুল সোনাকে ছেড়ে দে মা। এবার আর কিচ্ছু বলে না রুমকি, চুপ করে থাকে, অনেক শান্ত সে এখন। রনিত বুঝতে পারে এখনো রুমকির আত্মা তুতুলের মধ্যেই রয়েছে। এদিকে রাত যত বাড়ছে শীতও তত বাড়ছে, তুতুলকে কোলে তুলে নেয় রনিত। তুতুলের মধ্যে থাকা রুমকি সহ তুতুলকে নিয়ে ঘরে চলে আসে রনিত, বুকে জড়িয়ে আদর করে পরম স্নেহে। নিশাকে বারণ করে দেয় ঘরে ঢুকতে, সমস্ত রাত ধরে বুকের উপর নিয়ে শুয়ে থাকে আদরের মেয়েকে। আজ কিন্তু সেই ছোট্ট শরীরের নরম হাতের স্পর্শ যে তুতুলের নয় বুঝতে পারে রনিত, ওই স্পর্শ তার আর এক আদরের মেয়ে রুমকির। বহুবার নিশাকে লুকিয়ে অনাথ রুমকিকে আদর করেছে রনিত, আজ সেই স্পর্শ আবার পাচ্ছে দীর্ঘ 2 বছর পর। চোখের জলে ভেসে যাচ্ছে বালিশ, তুতুলের মধ্যে থাকা রুমকি বড় বড় চোখ করে তাকিয়ে আছে রনিতের দিকে। একটা সময় ঘুমিয়ে পড়েছে রনিত, রনিতের ক্লান্ত কান্না ভেজা ঘুমন্ত মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে আস্তে আস্তে বুকের উপর থেকে উঠে পড়ে তুতুলের মধ্যে থাকা রুমকি, তারপর ধোঁয়াশার মতো বেরিয়ে আসে তুতুলের শরীর ছেড়ে। রুমকি শরীর ছেড়ে বেরিয়ে যাওয়া মাত্রই জ্ঞানহীন তুতুল পড়ে যায় বিছানার উপর, সেখানে পড়েই ঘুমিয়ে থাকে। রুমকি পাশে দাঁড়িয়ে দেখতে পায় চোখের জলে ভিজে গেছে রনিতের বালিশ, মুখ শুকনো হয়ে গেছে, তুতুলের শরীরেও ক্লান্তির ছাপ। ওদিকে নিশা কাঁদতে কাঁদতে একটা সময় শুয়ে পড়েছে বাইরের সোফায়, ক্লান্ত বিধ্বস্ত তার চেহারা, সমস্ত কিছুই ঘুরে ঘুরে দেখে রুমকি, তারপর আবার ঘরে ফিরে আসে, আস্তে করে কপালে চুমু খায় রনিতের, মৃদু স্বরে বলে, বাবা আবার আমি আসব তোমারই সন্তান হয়ে, দেখো ঠিক আসবো। তারপর তুতুলের মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর বেরিয়ে আসে নিশার কাছে। ক্লান্ত বিধ্বস্ত ভেঙে পড়া নিশাকে দেখে রুমকি ভুলে যায় সমস্ত রাগ। শেষবারের মতো নিশার মুখটা ভালো করে দেখে ও। এমন সময় উপর থেকে ভেসে আসে পরিচিত একটা ডাক, ডাকে। উপর দিকে তাকাতেই দেখতে পায় একটা উজ্জ্বল আলোর বলয়। সেখানে দেখা যাচ্ছে একটা সুন্দর ফুলের বাগান। সেই বাগানে সবাই রয়েছে একসাথে, তার আদরের দিদুন, তুতুলের ঠাম্মি, তার বাবা মা, সবাই সবাই হাত বাড়িয়ে আছে তারই অপেক্ষায়। তাকে ডাকছে ওরা, বলছে, পৃথিবীর সময়সীমা তোমার শেষ রুম, তোমার আত্মা আগে অতৃপ্ত ছিল, কিন্তু এখন তুমি নিশাকে ক্ষমা করে দিয়েছ, তাই ওই পৃথিবীর সঙ্গে এখন আর তুমি থাকতে পারবে না। তুমি চলে এসো আমাদের কাছে, এতদিন তোমার অপরাধীকে ক্ষমা করতে পারোনি বলে জীবন আর মৃত্যুর মাঝখানে প্রহেলিকা হয়ে দাঁড়িয়েছিল, এবার তোমাকে ফিরে আসতে হবে রুম। উপরের দিকে তাকিয়ে রুমকি দেখে দুহাত বাড়িয়ে নেমে আসছে তার স্নেহময়ী মা। এসেই কোলে তুলে নিয়েছে আদরের মেয়েকে। তারপর আস্তে আস্তে রুমকি সেই উজ্জ্বল আলোর ভিতরে অদৃশ্য হয়ে যায়। এতক্ষণ ধরে সবকিছুই দেখছিল রণিত, সে ঘুমোয়নি। রুমকি চলে যেতে তুতুলকে বুকে জড়িয়ে নিয়েছিল সে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। আকাশের দিকে তাকিয়ে দেখল সেখানে আর কিচ্ছু নেই, সেই আলোর বৃত্ত হারিয়ে গেছে নিকশ কালো অন্ধকারে। নিশা এখন ঘুমিয়ে আছে বাইরের সোফায়, কিছুই জানে না সে। নিশার হাত ধরে ঘরে নিয়ে আসে রণিত। নিশা অনুতাপের ভঙ্গিতে তাকিয়ে নিচের দিকে, আর কিচ্ছু বলে না রণিত। নিশার অনুতপ্ত চোখ দুটো বলে দেয়, সে ভুল আর দ্বিতীয়বার করবে না, হয়তো হয়তো আর কখনোই করবে না। মনে মনে প্রার্থনা করে রণিত রুমুর জন্য। রুম কি বলেছিল সে আবার ফিরে আসতে চায়, তারই জন্মটা বড্ড ছোট ছিল, জীবনে কোনো স্বাদই তার যে পূরণ হয়নি, সে আবার আসুক, আমার সন্তান হয়েই ফিরে আসুক, তার অতীত জীবনের সব অপূর্ণতা সমস্ত কিছু পূর্ণ করে দেব আমি নিজে। অনেকটা সময় পর জেগে ওঠে তুতুল, কিছুই মনে নেই তার, যেন দীর্ঘ ঘুম থেকে উঠেছে। বড় বড় চোখ মেলে তাকায় বাবার দিকে। রণিতের চোখে জল, কাঁদছে সে। ছোট্ট ছোট্ট হাতের পাতায় বাবার চোখ দুটো মুছে দেয় তুতুল। অবাক হয়ে জিজ্ঞাসা করে সরলভাবে, কাঁদছো কেন? কিচ্ছু বলে না রণিত, সামান্য হেসে আবার জড়িয়ে ধরে মেয়েকে। তারপর উপরের দিকে তাকায়, হাজার প্রশ্নের ভিড় তার বুকের ভিতর। আবার কি রুমু ফিরে আসবে তার সন্তানহীন? জানে না রণিত, শুধু এটুকু জানে পৃথিবীর কলুষতাময় অন্ধকারের বৃত্ত পেরিয়ে আকাশের হাজার তারার দেশে চলে গেছে ছোট্ট একটা প্রাণ, যেখানে রয়েছে তার অনেক ভালোবাসার মানুষ। ঝুমঝুমিটা পড়ে আছে রণিতের খাটের উপর, সেটাকে নিয়ে যত্ন করে আলমারিতে তুলে রাখে রণিত। থাক, যদি আবার সে আসে কখনো, ফিরিয়ে দেবে তার প্রিয় খেলনাটা। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের আজকের নিবেদন ঝুমঝুমি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পৌঁছে যায়। শুভরাত্রি।